কিসের বহুবচন? একটা হচ্ছে হুর শব্দ, একটা হচ্ছে আইন শব্দ, দুটি শব্দ কিন্তু দুটি মিলে একটা নাম হয়েছে। হুর হচ্ছে হাওরার বহুবচন, যেমন সাউদার বহুবচন হচ্ছে সুদ, হ্যাঁ, তারপরে খাজরার বহুবচন হচ্ছে খুদুর, এই যে সবুজ কাপড়ের ক্ষেত্রে কোরআনে কারিম কি আছে, হ্যাঁ, খুদরিন আছে। তো এইরকমই আহমার থেকে হামরা, লাল, হামরার যে ইসিম তাফজিল ওয়াহিদ মুয়ান্নাস ওর জমা হচ্ছে হমর। এইরকমই হাওরার, হাওরা ওয়াহিদ মুয়ান্নাস ইসিম তাফজিল ওর জমা হচ্ছে বহুবচন হচ্ছে হুর। তাহলে হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা, হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা রমণী ওয়াহিদ মুয়ান্নাস, আর হুর যেহেতু অনেক থাকবে সেজন্য বহুবচন বলা হয়েছে। তো হুরদেরকে হুর এই জন্য বলা হয় যে অত্যন্ত সাদা রং তাদের। এক, আইন, আইন হচ্ছে আয়নার জমা, আয়না মানে বড় চোখ বিশিষ্ট, জি বড় চোখ বিশিষ্ট। তো জান্নাতি রমণীদের চোখ খুব বড় বড় হবে, চোখ বড় হলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ভয়ও লাগে, ঠিক আছে, জি ভয় লাগলে তো ভালোবাসবেন, ভয় ভয় কখন ভালোবাসবেন, তাই না? অনেকে সোজা মনে ভালোবাসতে চায় না স্ত্রী, কিন্তু ভয় থাকলে ভালোবাসে, শ্বশুর বংশের চাপ আছে, বড় প্রভাবশালী বংশ, একে তালাক দেওয়া যাবে, একে রাখতে হবে, তারপর একে মারাও যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে, যদিও খারাপ হয় তবু মেনেই নিতে হবে, উপায় নেই, তাই না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হুরদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন, জান্নাতের আরো কিছু গুণ বর্ণনা করেছেন। লারাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা ও মা ফিহা, কোন মানুষ যদি সকালবেলা এক ঘন্টা আল্লাহর রাস্তায় লাগায় অথবা বিকালবেলা লাগায়, রওহাতুন মানে বিকালবেলা আর গাদওয়াতুন মানে সকালবেলা, তাহলে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে সবকিছু চাইতে সে উত্তম কাজ করল, উত্তম জিনিস হাসিল করল। ফি সাবিলিল্লাহ আস হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ, যখন জিহাদের রাস্তা খোলা থাকবে তখন আল্লাহ রাস্তায় কেউ যদি এক ঘন্টা সময় লাগাতে পারে সকালবেলা, আল্লাহ রাস্তায় জিহাদে যদি কেউ সন্ধ্যাবেলা এক ঘন্টা সময় লাগাতে পারে, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ চাইতে সে উত্তম কাজ করলো এবং উত্তম সম্পদ হাসিল করলো, কারণ সে জান্নাত হাসিল করলো। আর সারা পৃথিবী ধন দৌলতে জান্নাতকে কেনা যায় না, এক ঘন্টা আল্লাহ রাস্তায় দিয়ে জান্নাত কেনা যেতে পারে। আর ফিসাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা এবং তার প্রচার করা, আল্লাহ রাস্তায় জিহাদে অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলম ফাহু ফিসাবিলিল্লাহ, তিরমিজির হাদিস রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দ্বীনের এলম হাসিল করার জন্য বের হলো সেই ব্যক্তি কোথায় রয়েছে, ফিসাবিলিল্লাহ রয়েছে, আল্লাহ রাস্তায় রয়েছে, সে জিহাদে রয়েছে। আপনি এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে থাকেন, সেখান থেকে আপনি এসেছেন, পয়সা খরচ করেছেন, মেহনত করেছেন, কত লোক ঘুমাচ্ছে, কত লোক বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা দিচ্ছে, কত লোক কারো কাছে খাওয়া দাওয়া করছে, আপনি খেতে পান আর নাই পান, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এলম হাসিল করে আপনার অজ্ঞতা দূর করবেন, আমল ভালো হবে, আমার ইমান তাজা হবে, সেই জন্য এসেছেন ফি সাবিলিল্লাহ, কদমে কদমে গোনা মাফ হবে, কদমে কদমে নেকি বাড়বে, কদমে কদমে মর্যাদা উঁচা হবে, এইরকম যারা শিখে নিয়েছেন এবং মানুষের কাছে সঠিক দিনের কথা প্রচার করার জন্য যাচ্ছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, কোরআন হাদিসের দাওয়াত, আল্লাহ এবং রসুলের কথার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন ফি সাবিলিল্লাহ। তারপরে বলছেন, ওয়ালা কাবা কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাউযি কাইদিন আই সাউতাহু সাউতাহু ইয়ানি সাউতাহু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে একটি ধনুকের জায়গা, কাবা কৌসিন, কৌস বলে ধনুককে, জান্নাতে একটা ধনুকের জায়গা, সেই যুগে মানুষ ধনুক বুঝত, ধনুক দিয়ে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জামানের জায়গা, এক হাত জায়গা। অথবা বলেছেন আরেক হাদিসে, মওজেও কি দিন আইসাউতাহু, যে কোড়া, হাতে তারা কোড়া ব্যবহার করত, এই জান্নাতের যে কোড়া বা লাঠি রয়েছে, জান্নাতে এতটুকু জায়গা, অর্থাৎ এক হাত জায়গা, আধা হাত জায়গা বা দেড় হাত জায়গা, এইরকম জায়গা। খাইরুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সারা পৃথিবী, সারা এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সমস্ত দুনিয়া এবং সমস্ত দুনিয়াতে যত খনিজ সম্পদ রয়েছে, যত ধন দৌলত মানুষের বাড়িতে রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ব্যাংকে রয়েছে, মানুষের ঘরে রয়েছে, সমস্ত ধন সম্পদ চাইতে উত্তম হচ্ছে জান্নাতের এক হাত জায়গা, ওই ধনুকের সমান অথবা একটা কোড়ার সমান। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আহলিল আরজি, জান্নাতের কোন একটি হুর যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেখে, আমরা জানালা দিয়ে অনেক সময় বা ছোটখাটো ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখি, হ্যাঁ, জান্নাতের কোন একটি রমণী জান্নাতি হুর যদি একবার পৃথিবীতে এইরকম করে উঁকি মেরে দেখত, তাহলে কি হইত? সারা পৃথিবী লাআদাত মা বাইনাহুমা, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আলোকিত থাকত, রাত হইত না আর অন্ধকারই হইত না। সুবহানাল্লাহ, একটি হুর আর এক একজনের জন্য ৭২টি। জি, ওয়ালা মালাআথু রিহান, শুধু যে আলোকিত হইল তাই নয়, আলোকিত হইতো আর কিয়ামত পর্যন্ত এমন সুগন্ধি হয়ে যেত যে খানেই যান দুনিয়ার সুগন্ধি আর সুগন্ধি সুগন্ধি শেষ হইত না। সুবহানাল্লাহ, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, আর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের রমণীর মাথার উপর যে একটা ওড়না রয়েছে, দোপাট্টা ওড়না, এটি পৃথিবী এবং পৃথিবীতে যত ধন সম্পদ আছে সমস্তর চাইতে উত্তম। বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সংক্ষেপ করছি একটু, বলছেন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল ইউগফার লাহু ফি আউয়াল দাফা, শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়টি বৈশিষ্ট্য দিবেন। হাদিসটি মাকদাম বিন মাদি কারাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে যে বিষয়টি রয়েছে ওটার প্রায়গুলি কথা এর আগের একটি হাদিসে চলে এসেছে, সেজন্য সংক্ষেপ করে দিলাম। বলছেন যে ছয়টি বৈশিষ্ট্য দেওয়া হবে শহীদকে, ইউগফার লাহু ফি আউয়াল দাফা, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ, দুনিয়ার জন্য নয়, আবার আমাদের দেশে বেনামাজি হইলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, কাফের হইলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য লড়াই করেছে সেও শহীদ হয়ে যায়, প্রত্যেক দলের লোক শহীদ নিজ দলের কাছে, তারা নয়, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনের খাতিরে যারা লড়াই করেছে অথবা নিরীহ হয়ে মারা গেছে, বাড়িতে ছিল নিজের ছেলে মেয়ে নিয়ে আর কোন শত্রু এসে আক্রমণ করে তাকে খুন করেছে, সেই ব্যক্তি শহীদ, তাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম যখন তার রক্ত শরীর থেকে ঝরিয়ে পড়ে তার সাথে সাথে মাফ করে দেন। ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাতি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার মৃত্যুর আগেই জান্নাতে তার স্থান দেখে নিতে পারে, সুবহানাল্লাহ, দেখতে পায়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে নিরাপদ রাখা হবে, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে তাকে কবরের আযাব হবে না। ওয়া ইয়ামানু মিনাল ফাজিল আকবারি, যে মহাভীতি রয়েছে কিয়ামতের দিনে, ইয়ামুল ফাজিল আকবার কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর অবস্থা তাতে থেকে নিরাপদ থাকবে, কোনো চিন্তা নেই শহীদের, শহীদ রক্ত নিয়ে জটজট করে রক্ত বইছে আর ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হচ্ছে, কোনো চিন্তা নেই তার। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুত, মনি মুখতার মুকুট তার মাথায় পরানো হবে কিয়ামতের দিনে, যা দুনিয়া দুনিয়া সমস্ত সম্পদ চাইতে মূল্যবান। ওয়ায়ুজাওয়াজ ইসনাতাইন ওয়া সাবইনা যাওজাতান মিনাল হুরিন, আর তার ৭২টি হুরের সাথে তার বিবাহ পড়ানো হবে। ওয়ায়ুশাফা ফি সাবইনা মিন আকারিবিহি, এবং ৭০ জন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে, যারা সুপারিশ পাওয়ার হকদার, সুপারিশ মুশরিকের হবে না, সুপারিশ বেনামাজির হবে না, যারা কুপুরি করে মরবে তাদের হবে না, সুপারিশ হবে যারা মমিন, কিন্তু তাদের কিছু গুনার জন্য বাধা পড়ে গেছে জান্নাতে যেতে, মমিন মুসলিম কিন্তু বেশ কিছু গুনা করেছে, অন্যায় করেছে, যার ফলে জান্নাতে যেতে পারছে না, তাদের জন্য সুপারিশ হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, জান্নাতে যেসব হুরেরা রয়েছে যদি দুনিয়ায় কোন স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, তাহলে ওই হুরেরা বদদোয়া দেয়, অভিশাপ দেয় এই মহিলাকে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়। মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয় পৃথিবীতে, ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন, তাহলে তার হুরের মধ্য থেকে যে বিবি হবে সে কি বলে, লা তুজি, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দিও না, কাতালাকিল্লা, আল্লাহ তোমার সর্বনাশ করুক, আল্লাহ তোমার সর্বনাশ করুক, ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে তো টেম্পোরারি, তোমার কাছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, আরে আছে কতদিন তোমার কাছে, মরলেই তো আমার কাছে চলে আসবে, বেশি কষ্ট দিও না। ইউসুফ আই ইউফারুককে এলাইনা, খুব তাড়াতাড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে, এই বলে। জান্নাতের যে হুরেরা, ওরা গান গাইবে, গীত গাইবে, তাদের সুন্দর সুন্দর গীত গাইবে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, তাবারানীতে হাদিসটি রয়েছে, বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজ আহলিল জান্নাতি লা ইউগান্নিন, জান্নাতে জান্নাতীদের বিবিরা গীত গাইবে, দুনিয়াতে যাদের স্ত্রীরা গীত গাইতে পারে ভালো হয়, তবে আপনার নিজের সামনে গীত গাইবে না, আবার বেহায়া হয়ে ওই বিবাহ শাদীর অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয়, ওই রকম কাজ করবেন না, গীত গাইবে আপনার সামনে, আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে, যাতে করে অপর পুরুষ না শুনতে পায়। আর গ্রামে বিবাহ শাদী হচ্ছে, আপনার শ্বশুর বাড়িতে বিবাহ শাদী হচ্ছে, আর কারো বাড়িতে বিবাহ শাদী, ভাইয়ের বাড়ি বিবাহ শাদী লেগেছে, আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, খুব গীত গাইছে, আর গোটা গ্রামের লোক দেখছে শুনছে, সব জায়েজ নাই, খুব সুন্দর আওয়াজে গীত গাইবে। সেই গীতগুলোর কিছু গীত হাদিসে রয়েছে, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, এই সুন্দর সুন্দর গীতগুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে। নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকবো, স্বামীকে, ওই জান্নাতি স্বামীকে হুরগুলি এসে বলবে, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল তোমাদের সাথে থাকব, কোনদিন আমরা ধ্বংস হব না, মরব না, তোমার দুনিয়ার স্ত্রী তো মরে গেছিল, অথবা ও বিধবা হয়ে থেকে গেছে, তুমি মরে গেছো, ছুটে গেছে, ও বেনামাজি ছিল, থেকে গেছে, দেখো তোমার সাথে জান্নাতে আসেনি, কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকব। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি, কোনদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, দুনিয়ার নিয়ামত হারিয়ে গেছে, যৌবন ছিল হারিয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে, সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু জান্নাতে এসব হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা সব সময় তোমাদের উপর, তোমার উপর সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য অসন্তুষ্ট হয়ে যায়, সৌদি আরব থেকে গিয়েছেন, আর কত পেরেশানিতে ছিলেন, কত ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে করতে পেরেশান হয়ে গেছেন, দেশে গিয়েছেন, স্ত্রী যেন ভালো কোন গয়না অলংকার নিতে পারেননি, ভালো হয়তো কাপড় নিতে পারেননি, দেশে গিয়েছেন, স্ত্রী যদি মেজাজি হয়, দুই বছর পর আসছো অভদ্র কথাকার, কি নিয়ে এসছো আমার জন্য তুমি, তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে, তোমার আর কত শান্তিতে রেখেছেন, কত ভালোবাসেন ওই স্ত্রীকে, তারপরে বলে তোমার বাড়ি এসে সারা জীবনটা এরকম কষ্ট করতে করতে চলে গেল, হ্যাঁ জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে, মহিলাদের এটা স্বভাব, তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হইল না, সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, কোন সুখ হল না। জান্নাতি হুরেরা বলবে, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহ, সুতরাং ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহ, এইরকম বহু গীত রয়েছে, হাদিসে রয়েছে। জান্নাতের বাজার, জান্নাতে বাজার লাগবে, হাট লাগবে, বাজার লাগবে, হাট বাজার পছন্দ করে অনেকে, সিকো দেখেন কত পছন্দ করে, এখনো রোদরে সিকো দাঁড়িয়ে আছে, আর একটু পরে আসর থেকে এসা পর্যন্ত যাবেন, পা ফেলার জায়গা পাওয়া যাবে না, বাঙালি এলাকা আলাদা, নেপালি এলাকা আলাদা, কেরালা এলাকা আলাদা, ওই তামিলনাড়ু হায়দ্রাবাদ এলাকা আলাদা, তেলেগু আলাদা, একেবারে ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে, গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দাঁড়িয়ে আছে, ঘাম বয়ে চলেছে, তারপরে বাজার ভালো লাগছে। জান্নাতের বাজার দেখেন কত সুন্দর বাজার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে বাজার হবে, ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, আর প্রত্যেক জুমার দিনে। আর মনে হয় এই জন্য জুমার দিনে সিকোতে এত ভিড়, তাই না? তো জান্নাতের বাজার হবে জুমার দিনে। ফাতাহুবু রিহুস শিমাল, খুব সুন্দর বাতাস বইবে। ফাতাহসু ফি ওজুহিহিম ওয়া সিয়াবিহিম, এবং তাতে সবকিছু উড়ে তাদের চেহারায় তাদের কাপড়ে আসবে। যেমন বাতাস বইলে ধুলো উড়ে আসে দুনিয়াতে, কিন্তু কষ্ট হয়। আর জান্নাতে উড়ে আসবে এই ধুলোর মতো, কিন্তু তাতে ময়লা হবে না, বরং কি হবে, ফায়াজ দাদুনা হুসনান ওয়া জামালান, আরো সৌন্দর্য বেড়ে যাবে, আরো সৌন্দর্য বেড়ে যাবে। জান্নাতি যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতিরা বাজারে গেছে, বাজারে গিয়ে ধুলো বালি চেহারায় লাগে নিয়ে এসে ধুয়ে সাফ করতে হবে না, আরো সুন্দর হয়ে এসছে। ফায়ার যে ওনা এলা আহলেহিম, নিজের স্ত্রী, নিজের হুর যে স্ত্রীরা রয়েছে তাদের, দুনিয়ার স্ত্রী, হুর স্ত্রী তাদের কাছে আসবে। ওয়াকাদ ইসদাদু হুসনান ওয়া জামালান, এই পুরুষগুলি অতি সুন্দর হয়ে এসেছে, বাজার থেকে ফিরে এসছে খুব সুন্দর হয়ে। ফায়াকুলু লাহুম আহলুহুম, তখন তাদের স্ত্রীরা, দুনিয়ার স্ত্রী এবং ওই জান্নাতের হুর স্ত্রীরা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তুমি এত কেন সুন্দর আজকে, এত সুন্দর কেন লাগছে তোমাকে দেখতে, এরকম ভঙ্গিমাতে যদি বলে তো কেমন যে আবেগ সৃষ্টি হয়, আর মনের অবস্থা যে কেমন হয় তো বুঝতেই পারছেন যারা বিবাহ করেছেন, তাই না? যদি দেশে যান, একটু মোটাসোটা হয়ে গিয়েছেন, শাস্ত্রে একটু ফুলে উঠেছে সৌদি আরবে, আর দেশে গিয়ে নেমেছেন এয়ারপোর্টে স্ত্রীর সাথে দেখা, আর বলছে আরে আর তুমি তো দেশে একবারে কালো কালো লাগতে, আর শুকিয়েছিল, এত সুন্দর হয়েছ তুমি, কত যে ভালো লাগবে শুনতে কথাটা স্ত্রীর পক্ষ থেকে, তাই না? তবে ফাসেক স্ত্রী যদি হয়, আর যদি দাড়ি নিয়ে যান তো মুসিবত, দাঁড়িয়ে নিয়ে যান তো মুসিবত। আমি ওই সব মহিলাদেরকে নসিহত করব, কারণ আমার কথা অনেক মহিলারাও শুনবে পরে রেকর্ড হওয়ার পরে, মহিলাদেরকে নসিহত করব যে গুনহার কাজে স্বামীকে উৎসাহিত না করে নেকির কাজে উৎসাহিত করো। তোমার স্বামী অনেক সময় বিড়ি সিগারেট খায়, পান জর্দা খায়, ওকে বলো যে এগুলো ছাড়ো, না হলে তোমার কাছে থাকবো না, তোমার মুখের কাছে মুখ নিয়ে যাবো না, তুমি ওইদিকে মুখ করে স্বামী, এইদিকে মুখ করে সব, এগুলো বলো, তাহলে নেকি পাবে। মহিলাদের উচিত এই ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে বাড়াবাড়ি, নিজেও ফাসেক হবে, নিজের স্বামীকেও ফাসেক বানাবে, আর পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না, সেখানে কেন দাওয়াতের কাজ করেন না মহিলারা, সেখানে কেন স্বামীকে, স্বামীর ক্ষেত্রে শক্ত হন না, শক্ত হন যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো, না হলে কি বলছো বলো আমাকে, একটা ফয়সালা দাও। এক আরবি খুব সিগারেট খেত, এখানকার ঘটনা, এক আরবি মিসরি খুব সিগারেট খেত, এরা তো সিগারেট খেতে মাশাআল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় আরব দেশগুলিতে, আর দশটি শীর্ষস্থানীয় সবগুলি আরব দেশ, আল্লাহুল মুস্তাআন। তো সিগারেট খেত, অবিবাহিত ছিল, বিবাহ করার পরে ওর স্ত্রী যেমনই ও সিগারেট খেয়ে স্ত্রীর কাছে কাছাতে যায়, তখন বমি করতে শুরু করে, স্ত্রী বমি করতে শুরু করে, হ্যাক হ্যাক করে, মুসিবত। ওর সাথে একজন বাংলাদেশি চাকরি করতো, সে সেই খবরটি বলল যে ও শেষে স্ত্রীর জন্য, স্ত্রীর খাতিরে সিগারেট ছাড়তে, ধূমপান ছাড়তে বাধ্য হয়েছে। তো যাই হোক, এইভাবে যদি আরো একটু শক্ত ভূমিকা থাকে যে শুধু বমি করা নাই, আমি তোমার কাছে থাকতে পারবো না, তুমি সিগারেট ছাড়ো, তুমি জর্দা ছাড়ো, তুমি পান ছাড়ো, না আমাকে ভালো লাগে না, এইরকম হওয়া উচিত মহিলাদেরকে, তা না করে না দাঁড়িয়ে রাখতে দেব না, আশ্চর্য কথা এই ফাসেক মহিলাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামাল, সকালে গেলে তো একরকম ছিল, এখন তো খুব সুন্দর হয়ে তোমরা ফিরে এসেছ। ফায়াকুলুনা ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামাল, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীদেরকে আরো সুন্দর করে দেন, বাড়িতে আছে ওরা, হ্যাঁ জান্নাতে নিজের কক্ষে, নিজের বাড়িতে, নিজের আপনার প্রাসাদে আছে। এরাও বলবে যে শুধু আমরাই সুন্দর হয়েছি তাই না, তোমাদেরও কেন এত সুন্দর লাগছে, তোমরাও তো সুন্দর হয়েছে ভালোবাসার বিনিময়ে। সহিহ মুসলিমের হাদিস, জান্নাতের সবচাইতে উত্তম নিয়ামত কি, কে বলতে পারেন? আল্লাহকে দেখা, জান্নাত আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা, একই কথাই, এটি তো আছে, কিন্তু আর একটি বিষয় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা, আল্লাহ বলবেন তোমার উপর রাজি হয়ে গেছে, বাস রাজি হয়ে গেছে। ওহিল্লু আলাইকুম রিযওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, তোমাদের জন্য আমি আমার রেজামন্দি আমার সন্তুষ্টি ফরজ করে দিয়েছি, আমি কোনদিন আর অসন্তুষ্ট হব না। কোন মানুষ এখানে কাজ করতে এসে প্রবাসী যদি তার কফিল তাকে বলে দেয় যে বড় কফিল আসল বস বলে দেয় যে তুমি যেমন করো আর না করো তোমার উপর আমি সন্তুষ্ট, তুমি যা করো তুমি আমার ছেলে, খুশি শেষ থাকবে। অথচ একজন কফিল, একজন মদির, এমন কিছুই নয়, তার হাতে আপনার রিজিক না, আল্লাহ পাকের চেয়ে ভালো রিজিকের ব্যবস্থা অন্য জায়গায় করতে পারেন, তাতে কত খুশি আপনার, যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক ইন্নাস ইলাহিন নাস, বিশ্ব জাহানের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তিনি আল্লাহ পাক রব্বুল জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তিনি বলবেন এই সুসংবাদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে বলে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা, ফায়াকুলুনা লাব্বাইক রব্বানা ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফী ইয়াদাইক, আল্লাহ ডাকবেন যখন তখন লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার খেদমতে হাজির এবং সার্বিক কল্যাণ তোমার হাতে আল্লাহ। ফায়াকুলু হাল রাজিতুম, আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছ, যা দিয়েছি জান্নাতে তা নিয়ে কি রাজি হইতে পেরেছ, ঠিক আছে চলবে? ফায়াকুলুন আমালানা লা নারদা ইয়া রাব্বি ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, আল্লাহ কেন রাজি হব না, অথচ আমাদেরকে এমন কিছু দিয়েছ যা দুনিয়ার কাউকে দাওনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে প্রত্যেকে জান্নাতে মনে করবে আমার মতো আর কেউ নেই, হাম চুনি দিগার নিস্ত, ফার্সি জানেন তো আমাদের দেশের ওয়াইজ বক্তারা ফার্সি খুব বয়ান করে, তো অহংকারীরা বলে হাম চুনি দিগার নিস্ত, আমার মতো দুনিয়াতে আমার মতো কেউ আলেম নেই, আমার মতো কেউ বক্তা নেই, আমার মতো কেউ ডাক্তার নেই, আমার মতো ইঞ্জিনিয়ার নেই, আমার মতো কে বুদ্ধিমান নেই, এই যে দুনিয়ার অহংকার, দুনিয়ার অহংকার নিন্দনীয় এবং কাবীরা গুনাহ, জান্নাতে যাবে না অহংকারী। জান্নাতে প্রত্যেককে যেহেতু আল্লাহ সন্তুষ্ট করবেন, প্রত্যেককে সন্তুষ্ট করবেন, সেই সময় জান্নাতে যদি কেউ জানতে পারে যে না রে আমি খুব নিম্ন স্তরে এবং ওই তো আমার বন্ধু, আমার ক্লাসমেট ছিল, আমার সাথী ছিল, আমার রুমে ছিল, এত উঁচাই চলে গেছে, তাহলে মনে শান্তি হবে, মনে শান্তি হবে, হাই আফসোস লেগে থাকবে। যেমন একসাথে একই ফ্লাইটে আসলেন আর একই রকম 3 লাখ টাকা খরচ করে আসলেন, আর একজনের বেতন 2000 আর একজন যদি 1000 বা 500 হয়, তাহলে 500 আল্লাহ তো ঘুমাবে না, পেরেশান হবে, আমি কোন দোষ করলাম, আমার 500 আর ওর 2000, তাই না? আল্লাহ পাক রব্বুল তাই জান্নাতে কাউকে বুঝতে দেবেন না, টের পাবেন না কেউ, সবাই মনে করবে যে আমার মতো কাউকে দেওয়া হয়নি, আমার যে রাজত্ব বিশাল রাজত্ব, আমার মতো আর কাউকে দেওয়া হয়নি। তো বলবে জান্নাতীরা যে আল্লাহ কেন রাজি হব না, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, তোমার সৃষ্টির কাউকে এত দাওনি যা আমাকে দিয়েছ, আল্লাহ আমার মতো আর কাকে দিয়েছ তুমি, সবাই বলবে এরকম। ফায়াকুলু আলা উতিকু আফজাল মিন যালিক, তোমাদেরকে এর চাইতে ভালো জিনিস দেব কি, এর চাইতে উত্তম জিনিস দেব, জান্নাত যা দিয়েছি দিয়েছি, এর চাইতে ভালো জিনিস তোমাদেরকে দেব। ফায়াকুলুনা ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজাল মিন যালিক, এর চাইতে উত্তম আবার আছেই বা কি, জান্নাত পেয়ে গেছি, ওয়ালাকুম ফিয়া মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইছে তাই খাচ্ছি, পড়ছি, পান করছি, আর কি চাই। ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিযওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি ফরজ করে দিচ্ছি, অবধারিত করে দিচ্ছি, কোনদিন তোমাদের উপর আমি নারাজ হব না, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, এটি সবচাইতে শ্রেষ্ঠ বস্তু আল্লাহ পাক দেবেন, আল্লাহ সন্তুষ্টি। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। জান্নাতীরা দেখতে কেমন হবে, জান্নাতীরা দেখতে কেমন হবে, মানে জান্নাতীদের হুলিয়া অবয়ব, শরীরের গঠন রূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান নবী করিম ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান বিয়দান, জান্নাতে জান্নাতীরা দাখিল হবে, প্রবেশ করবে, তাদের দাড়ি মোচ কিছু থাকবে না, দাড়ি মোচ জুরদান মানে শরীরে চুল থাকবে না, শরীরে চুল স্ত্রীদের থাকলে রুচি হইতো না, হইতো? আরে পুরুষের শরীরে চুল তো ভালোই লাগে দুনিয়াতে, কিন্তু স্ত্রীর, কারো স্ত্রী যদি শরীরে হাতে পায়ে চুল যদি থাকতো ভালো লাগতো, বলছেন না যে আপনারা ভালো লাগতো না? স্ত্রীদের সৌন্দর্যতা যেহেতু স্বামীদের ডিমান্ড, সেই জন্য আল্লাহ পাকের মানে মহিলাদের শরীরে বেশি চুল টুল দেননি। তো জান্নাতের একটি সৌন্দর্য হবে যে শরীরে কোনো চুল থাকবে না, লোম থাকবে না, আর মুরদান মানে হচ্ছে বিনা দাড়িওয়ালা, দাড়ি মোচ। জানি আজকালকার আমাদের সমাজের ফাসেক মহিলারা পেরেশান, আমার স্বামী দাড়িওয়ালা কেন হয়ে গেল। এক ভাইয়ের কথা শুনলাম যে পয়গাম দিয়েছে তার আত্মীয়দের মধ্যে কোন মেয়েকে, আর দাড়ি এতটুকু হবে হয়তো, দাড়ি এক নম্বর দিন কয় নম্বর বলবে ওকে, এতটুকু হবে হয়তো, আঙ্গুলের একই এতটুকু হবে, এতটুকু খুব বেশি হইলে। তাতে বলছে যে না না না না চলবে না। ও মহিলা না, ওর বাপ চাচারা বলছে যে কেমন লাগবে আমাদের মেয়ের সাথে হাত ধরে যদি একটা দাড়িওয়ালা মোল্লা চলে তো কেমন লাগবে আমাদের কি। আউযুবিল্লাহ, হাই রে মুসলমান, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই উর্দু ফার্সির বড় বিখ্যাত কবি ছিলেন, মানে ইসলামিক কবি, কবি তো এমনিও আছে অন্য কবিরাও আছে কিন্তু ইসলামিক কবি নাই, ইসলামিক কবি ছিলেন। তো তিনি বলছেন যে হাইরে মুসলমান, ওয়াজা মে তুম হো নাসারা তো তমদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ। ওয়াজা মে তুম হো নাসারা, কাটিং ছাটিং এ তোমরা খ্রিস্টানের মত, হ্যাঁ, তমদ্দুন মে হুনুদ, আর সংস্কৃতি সভ্যতায় তোমরা হিন্দুদের মত, আর ইয়ে মুসলমান, হাইরে মুসলমান, যে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আর মেয়ের হাত ধরে হাঁটবে পাশে, তা আমাকে লজ্জা লাগবে। এ তো মক্কার জাহেলা যারা মেয়েদেরকে দাফন করে দিতে, এই জন্য তো আপনার ওই রকম শুরু করবেন মনে হচ্ছে। আউযুবিল্লাহ, ইহুদিও লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখলে। এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ। তো জান্নাতে দাড়ি থাকবে না, দাড়ি মোচ থাকবে না, সুন্দর লাগবে দেখতে, দাড়ি মোচ থাকবে না, বেশ সুন্দর লাগবে একবারে। আজকাল যেমন বলা হচ্ছে স্মার্ট, যদি বিনা দাড়িতে থাকে তাহলে স্মার্ট, আর দাড়ি থাকলে স্মার্ট হওয়া যায় না। তো জান্নাতে যে স্মার্ট হবেন, আর এখানে দুনিয়াতে ফাঁসে কি করে স্মার্ট কেন হবেন, জান্নাতে স্মার্ট হন। জান্নাতে স্মার্ট, জান্নাতে যাওয়ার ব্যবস্থা, দাড়ি রাখলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা, পাঁচক তো নামাজ পড়লে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তো এই দুনিয়াতে এই মেহনত করে আমল করে জান্নাতে গিয়ে স্মার্ট হবেন। যে স্মার্ট হইতে চাইছি না এখন, ওটা একটু একটু ধৈর্য ধরেন, আর ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গেলে ওই রকম মুরদন, বিনা দাড়ি বিনা মোচের মানুষ, বিজান অত্যন্ত সাদা ফর্সা, কালো আফ্রিকি, হ্যাঁ, কৃষ্ণাঙ্গ, দেখতে কালো চুকচুকে, একেবারে সাদা ফর্সা হয়ে জান্নাতে দাখিল হবে। যে আদান, আর চুলগুলি হবে ঘংরুলো চুল হবে, হ্যাঁ, চুল যদি একবার সোজা থাকে, এই ঘোড়ার কপালে চুল থাকে না, ঘোড়ার কপালে চুল কেমন থাকে, ঘোমরো চুল থাকে না, একবার খাড়া চুল থাকে তো ভালো লাগে না দেখতে। যাদের চুল একবারে খাড়া চুল হয়ে আছে বা একেবারে সোজা চুল আছে অত ভালো লাগে না, কিন্তু যাদের চুল হচ্ছে কি জি পকড়ানো চুল বা ঢেউ ঢেউ, যেটাকে বলা হচ্ছে ঢেউ ঢেউ, যে আদম হচ্ছে ঢেউ ঢেউ চুল, চিরণি করেছেন আর ঢেউ ঢেউ হয়ে থাকছে, দেখতে কত মজা লাগে, সুন্দর লাগে। ওই চুলের কথা বলছেন, জান্নাতীদের চুল ওই রকমই হবে ঢেউওয়ালা। মোকাহালিন, আর সুরমা, জন্মগত যেমন সুরমা থাকে ওই রকম সুরমা লাগানো, সুরমা লাগাইতে হবে না। আজকাল সকাল বিকাল সুরমা লাগিয়ে একসঙ্গে লোকেরা সুন্দর হতে চায়, ও জান্নাতে জান্নাতি গেলে একবারে সুরমা লাগানো চোখ হয়ে যাবে। সুরমা চোখে লাগালে কি লাগে, সুন্দর লাগে না, এইরকম সুন্দর লাগবে জি। আর বয়স কত হবে, আপনাও সালাসিন ওয়া সালাসিন, নবী করিম বলেছেন সবার বয়স একই রকম বয়স হবে, কত বয়স হবে, 33 বছর বয়স হবে। নবী করিম সাল্লাম এক বৃদ্ধার সাথে, বুড়ি লোকের সাথে একবার রহস্য করেছিলেন, মজা কি মজা, যে জান্নাতে কোনো বুড়ি দাখিল হবে না, আর বুড়ির কান্নার শেষ নেই, কান্নায় ভেঙে পড়েছে, জান্নাতে বুড়ি দাখিল হবে না, এই বুড়ি তো, আমি তো বুড়ি হয়ে গেছি আর তো উপায় নেই, জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বুড়ি জান্নাতে বুড়ি দাখিল হবে না মানে তুমি বুড়ি থাকবে না, তখন বুড়ির বিপরীত হয়ে যাবে, কি বলেন আপনারা, বুড়ির বিপরীত হয়ে যাবে না, একেবারে যুবতী হয়ে যাবেন। তা 33 বছর বয়স হবে, 33 বছর বয়স হচ্ছে একবারে পূর্ণ যৌবনের বয়স, পূর্ণ যৌবন তখন, আর জ্ঞানের দিক দিয়ে মোটামুটি এখন পাকা হইতে যাচ্ছেন। এই বয়সটা খুব সুন্দর বয়স, এই বয়সেও কেউ যদি বিয়ে শাদী না করে 35-37-40 হয়ে যাচ্ছে তো দুনিয়াও বেকার। আর আপনি বিয়ে করতে পারেন, আর যদি বিলম্ব করেন, এখনো পায়ে দাঁড়াইতে পারেনি, পায়ে দাঁড়াইতে পারেন তো আখেরাতও বেকার, কারণ এই জীবনে কত যে গুণা হবে এই যৌবনে, 40 বছর বয়সে বিয়ে করে আর করবেন কি, 40 বছর বয়সে বিয়ে করলেন, ছেলে মেয়ে জন্মালো, 10 বছরের ছেলে মেয়ে হয়নি, আপনার বয়স 50, এখনই সুগার আর প্রেশার, তো আপনার ছেলে মেয়ে মানুষ হবে কখন, তাড়াতাড়ি বিয়ে করুন, তাড়াতাড়ি বিয়ে করুন। বয়সের দিক দিয়ে 33 বছর বয়স হবে, আর লম্বার দিক দিয়ে আলা খালকে আদম, আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই রকম হবে, সিত্তুনা জিরআন ফি আরযি সাবঈ আজরাইন। হ্যাঁ, 60 হাত কি হবে লম্বা, 60 হাত লম্বা মানুষ, আদম আলাইহিস সালামের মতো মানুষ, এই 3.5 হাতের মানুষ থাকবেন না, যে মধ্যম হাত আমাদের যুগের, ধরেন আজকালকার হাত হচ্ছে 18 ইঞ্চির হাত, 60 হাত লম্বা মানুষ হবে জান্নাতের সবাই। আর কি হবে, চওড়া কত হবে, বলছে চওড়া হবে 7 হাত, মানে বডিটা, বডিটাই হবে 7 হাত। সাবাত আজর, মুসনাদ আহমদের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। সময় যথেষ্ট হয়ে গেছে, তারপরে যে হাদিসগুলি আছে খুব লম্বা, তাতে রয়েছে যে জান্নাতে সর্বনিম্ন মানের জান্নাতি, সব শেষে যে জান্নাতে যাবে, সব শেষে জাহান্নামে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে শেষখানে আল্লাহ পাকের রহমত হয়েছে, তার কিছু নেক আমল মানে ইমান আর কিছু নেক আমল আছে, কিন্তু পাপ অনেক ছিল যার ফলে জাহান্নামে পুড়ে পুড়ে শেষখানে জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ পাক বের করে জান্নাতে দেবেন, তার ঘটনা রয়েছে, এবং তাকে আল্লাহ পাক কি দেবেন জান্নাতে এই বিষয়টি রয়েছে। সময় অনেক লেগে যাবে, এই জন্য এখানে শেষ করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতে যেন কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাই প্রশ্ন করেছে তাকে জিজ্ঞাসা করি, আপনার জন্য আল্লাহ পাক 4টি জায়েজ করেছেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য 4টি, তুমি 2টা বিয়ে করবো 3টা বিয়ে করবো, তা আমি যদি 2টা করি তো মেনে নেবেন কি মেনে নেবেন? মেনে নেবেন না, কিন্তু আপনার তো বিয়ে করার সুরসুই সবসময়, যখন তখন হুমকি দেন, এই আরেকটা বিয়ে করে বলবো, আরেকটা বিয়ে করে নেবো, কিন্তু বেশি বাড়াবাড়ি করেন, আর একটা করলাম। হ্যাঁ, তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এইখানে, আর ও যদি বলে যে আমারও তো দরকার, তাহলে মানবেন? আলা ইয়ালামান খালাকাহু আল-লতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট, দুটো হইলে মুসিবত হবে, দুটো হইলে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না, মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে, শুধু ওই মহিলার জন্য না, ওই স্বামীদের জন্য। কিন্তু একজন পুরুষ যদি 2টো 3টো 4টা পর্যন্ত বিয়ে করে আল্লাহ জায়েজ করেছেন, তাহলে ওই মানসিক মুসিবত হবে না, সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে। তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট, যে দুর্বল হইল ওই স্বামী যথেষ্ট, তার জন্য জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন, তাকে আল্লাহ এত নিয়ামত দিবেন যে তার কল্পনাতে আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল। আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক উইলদানু মুখাল্লাদুন বলেছেন, অনেক খাদেম দিবেন, দাস দাসী অনেক দিবেন, যেগুলি খেদমত করে, মহিলারা দাস দাসী চায়, কাজের মেয়ে চায়, ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চায়, যারে এই তো নিয়ে বাজার বাজার থেকে এই নিয়ে আয় সেই নিয়ে আয়, এগুলি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য, যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে, একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে, যেমন দুনিয়াতেও তেমন আখেরাতেও বিপর্যয় সৃষ্টি, কোন শান্তি হাসিল হবে না, সেজন্য আল্লাহ পাক দেবেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন। তারাও যাবে হয়তো, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে, একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না, তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব, সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী, সাথে সাথে গর্ভ ইয়ে হবে, প্রসব হবে, আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে, এমন নয় যে এর জন্য 10 মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসব বেদনা হবে, এসব কিছু হবে না, আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে, ওইসব কিছু হবে না, সাথে সাথে চাষি হাদিস আছে, চাষি চাষ করতে চায় যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক, ধানের জমি ছিল দিনাজপুরে, হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল, সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো, ঠিক আছে তুমি করো, সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে, সাথে সাথে আমের গাছ লাগাবে, সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পাড়বে আর খাবে, তাদের সাথে দেরি হবে না, সব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তাআলা পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে, নবী সাল্লাল্লাহু বলছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে, হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে, আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে, কষ্টের ঝুঁকি নিতে হবে। ওই রকমই দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে, ফজর না ফজরে ঘুমাবো না, আসর এখন গিয়ে ঘুমাবো না, কারণ আধা ঘন্টা সময় আছে, এখন ঘুমাইলে কাজ যাবে না, ঠিক না। নামাজ ঠিক রাখতে হবে, রোজা খিদাই থাকতে হবে, রোজার জন্য জাকাত দিতে হবে, মন চাইছে আরে 10,000 টাকা জাকাত দিয়ে দেবো, 10,000 টাকা অনেকটা কাজ হইতো না, জাকাত দিতে হবে, লোভ সামলাইতে হবে। তো এইরকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে, বাবা মাকে টাকা পয়সা দিতে হবে, এত টাকা মাসে 500 রিয়াল করে দিতে হচ্ছে, তাদের খরচ খরচা চালাতে দিতে হবে, তাদের প্রয়োজন চিকিৎসায় 2,00,000 টাকা লেগে গেল, এত টাকা দেবো দিতে হবে, কষ্ট করতে হবে। এই ফুল জান্নাতের ফুল হাসিল করতে হলে হাতে কাঁটা লাগবে, এর ঝুঁকি নিতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস, হুফাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে, কষ্ট করবে না এখানে ভোগ বিলাস করবে পাপ করবে জান্নাত পাবে না। জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে? জান্নাত আগে বলেছি, এর উত্তর হয়ে গেছিল, জান্নাত দায়িত্বের জগৎ নয়, প্রতিদানের জগৎ। দায়িত্বের জগৎ হলে সেখানে এই গোসল ফরজ, যে গোসল করা, ঠিক না, দায়িত্বের জগৎ না, কোন দায়িত্ব নেই ওখানে, সেখানে না পাকি থাকবে না। সেখানে যদি কাশপোটাই না থাকে, থুথু না থাকে, তো বীর্য থাকবে নাকি, আর মজি থাকবে, কাপড় খারাপ হবে, এগুলি হবে নাকি? কিন্তু সেই স্বাদ তার চাইতে অনেক অনেক গুণ স্বাদ, যা কল্পনা করা জানে, সেই স্বাদ মানুষ হাসিল করবে। জি, আমাদের দেশের একটি প্রচলিত কথা আছে, কোরআনের হাফেজ যারা তারা জান্নাতে যাবে এবং 10 জনের জন্য সুপারিশ করবে। কোরআনের হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে, এই হাদিসটি জঈফ। তবে কোরআনের হাফেজ যদি বা আমল হয় তো অস্বীকার করা যায় না। কোরআনের হাফেজ, হাফেজ মানে শুধু হাফেজ নয়, ওখানে মানে ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআন কে একেবারে সংরক্ষণ করবে। কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ, আর দাড়ি এরকম করে রাখে, এখানে কয়টা হাফেজ আছে দাড়ি একবারই কেলিম, ওইগুলো নাকি তার ইস্তজহারা কোরআনের সংরক্ষণ করবে, হেফাজত করবে, মানে কোরআনের আমল করবে। হাদিসটি জঈফ, প্রথম কথা। দুই নম্বর কথা, যে আলেমদের হাফেজদের এইরকম যারা দিনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে, সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন, কিন্তু হাদিস এই মর্মে 10 জন নিয়ে যাওয়ার আত্মীয় স্বজন এগুলি হচ্ছে জঈফ, সহি নয়। যে জান্নাতের হোরেরা কি আমাদেরকে দুনিয়াতে দেখতে পায়? তা হতে পারে, কারণ হাদিস আছে যে কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না, তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে, আল্লাহ আলম, দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হইতে পারে। আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না, কিন্তু সবকিছু জানতে পারছি টেলিফোনে, তাই না, জানতে পারছি, তো দেখা শর্ত নয়, জেনে নয় যথেষ্ট। যে জান যে অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে আর ওই হুর তার ভাগে আছে, তখন সে বলবে যে কষ্ট দিচ্ছে ওটা তো আমার, ও তো আসবে আমার কাছে কয়েকদিন পরেই। আমাদের দেশে বলে চার আনি পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায়, কোন পুরুষের জন্য চার আনি কেন, এক পয়সা স্বর্ণ ব্যবহার করা যায়, হারাম। জি, বিদাতিদের কথা যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে, কি জন্য, যদি মরে যাই তো কি হবে, আমার কাফনের ব্যবস্থা হবে, দাফনের ব্যবস্থা হবে। আরে জাহেল, আমাদের দেশে মরে গেলে প্রথম তো ছিনতাই হবে, প্রথম তো লুটপাট হবে, অ্যাক্সিডেন্ট গুলি, বাস দুর্ঘটনা। আমাদের এলাকায় একটা বাস, এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রাত্রে নাইট কোচ ছিল, আর তাতে বড় বড় ধনীরা ছিল, অলংকারে ভর্তি, সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল, এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচে ছিল, গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবে মেরেছে, তারপর চিন্তা করেছে। এগুলো হল ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের অবস্থা, কি বলছেন আপনি? তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন, যে আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা হবে? এটা শরীয়ত, দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে? ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আল্লাহ না করে আপনার মত হয়েছে, আপনার বাড়ি ঢাকার মত হয়েছে গিয়ে আপনার দিনাজপুর, তাহলে দিনাজপুর এলাকার বা যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য, গ্রামের লোকদের জন্য ফরজে কিফায়া, ফরজ যে তারা আপনাকে আপনার জানাজা পড়বে, আপনার কাফন দেবে, আপনার দাফন করবে, আপনার খরচ খরচা করবে। যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী এলাকাবাসী, যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে, মুসলিমেরা জানাজা পড়ল না, কাফন দিল না, সবাই গুনাহগার হবে ফরজ তাদের উপর। ভাই বলছেন যে সময় দেওয়ার কথাটা আলোচনা করছিলেন, যে এই সময় তো তাবলিগি ভাইয়েরাও লাগায়, তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায়, তাহলে তারা তো আল্লাহর রাস্তায় আছে। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা এক ঘন্টা সময় দেয়, বিকালবেলা এক ঘন্টা সময় দেয়, তাহলে সে ফি সাবিলিল্লাহ। এই হাদিসটির উপরে বলেছেন তবলিগি ভাইয়েরাও তো সময় দেয়, কিন্তু তবলিগি ভাইয়েরা যে সময় দেয় বিদাতের কাজে সময় দেয়, মুশকিলটা এটি। তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব, বিসমিল্লাহ করব তাদের ভালো দিকগুলি, কিন্তু তাদের কিতাবে শির পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান, নামাজ তো ধরিয়ে দিলেন, দাঁড়িয়ে রাখিয়ে দিলেন, কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর ওলি গিয়ে একটা রুটি পেয়েছিল, স্বপ্নে একটা রুটি পেয়ে গেলাম, নবীকে বলি আর রাসূল আল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি, নবী সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলে, রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল, পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে, অর্ধেক রুটি হাতে আছে। বলেন এই ঘটনা তবলিগি জামাতের ফাজাইল আমলে আগামী দুই এক সপ্তাহের মধ্যে আমি তাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে। এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল, যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন, বালা মুসিবতে পড়লে, খিদায় পড়লে রুটি খাওয়াইতে পারেন, যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে। এই শিক্ষা দিলেন আর দাড়ি রাখা, এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে, কোনো মূল্য নেই। এই শিরকি আকীদা নেই, এই দাঁড়ির কোন মূল্য নেই, এমনকি নামাজের মূল্য নেই। নবীর কাছ থেকে রুটি পাওয়া যায়, নবী খাওয়াইতে পারেন, নবী আলেমুল গায়েব, নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি, ইয়া রাসূল আল্লাহ আমি খুব অসুবিধা আছি, পেরেশানিতে আছি, নবী জানতে পারেন। এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে, কাছে থেকে বলে, এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, তবলিগও কবুল হবে না। তাহলে এই যে প্রচলিত তবলিগ জামাত ইলিয়াসি তবলিগ, এটি ইসলামিক তবলিগ নয়, এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ কোন নেকির কাজ নয়, এটি হচ্ছে বিধাতি কাজ। বাকি কোরআন হাদিসের তবলিগ আপনি কোরআন পড়ে শোনান, তাফসির পড়ে শোনান, হাদিস পড়ে শোনান, রিয়াজুস সালেহীন পড়ে শোনান, ঠিক আছে, নাকি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকীদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার শাফাতে জান্নাতের দরজা খোলা হবে এই উম্মতের জন্য, যার উম্মত প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জান্নাত সম্পর্কে এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে আর একটি আলোচনা অবশিষ্ট থেকে গেছে, যা আজকে শেষ করব। তারপর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে নতুন আলোচনা আকীদা সম্পর্কে, আকীদার পরিশুদ্ধি সম্পর্কে এবং ভুল ভ্রান্তি আকীদার ক্ষেত্রে যেসব মুসলিম সমাজে রয়েছে, মুসলিমদের কিতাবে রয়েছে, সে সম্পর্কে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো জান্নাত সম্পর্কে গত সপ্তাহে একটি আলোচনা হয়েছিল, তার আগে আরো দুটি সপ্তাহে মঙ্গলবারে আলোচনা হয়েছে, আজকে চতুর্থ অনুষ্ঠান জান্নাত সম্পর্কে। জান্নাত সম্পর্কে যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা শুরু করব তা হচ্ছে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের সর্বনিম্ন স্তরের ব্যক্তি কি, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে একটি বিষয়। আর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত হবে, সবচাইতে বড় নিয়ামত হবে যাতে মুমিনরা আনন্দিত হবেন, সেই নিয়ামতকে আল্লাহ পাক কোরআনে কারিমে ফাও বলেছেন, ফাও বলেছেন। সেই ফাও সম্পর্কে আশা করি ফাও বুঝেন, তাই না? কেনাকাটা করলে কেনাকাটা করে যা পেলেন তাতে অত খুশি হন না যত ফাও পেয়ে খুশি হন, কারণ ফাওটা বিনা পয়সায় পাওয়া যায়। তো আল্লাহ পাক জান্নাতে ফাও দেবেন, ফাও দেবেন। তো জান্নাতে সর্বনিম্ন স্তরের ব্যক্তি সম্পর্কে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসটি মুসা আলাইহিসসালামের জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাআলা মুসা রব্বাহু মা আদনা আহলিল জান্নাতে মানজিলা। মুসা আলাইহিসসালাম রবকে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন যে জান্নাতে সবচাইতে নিম্ন স্তরের ব্যক্তি কি হবে, মা আদনা আহলিল জান্নাতে মানজিলাতান, জান্নাতে মর্যাদার দিক দিয়ে স্তরের দিক দিয়ে সর্বনিম্ন ব্যক্তি কে হবে। কাল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন মুসা আলাইহিসসালামকে, হুয়া রাজুলুন ইয়াজিউ বাদামা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাতাহ, সেই ব্যক্তি এমন এক ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে আসবে মানে প্রবেশ করবে জান্নাতিদের জান্নাতে প্রবেশ করে যাওয়ার পর, সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে গেছেন, যত জান্নাতি হওয়ার জান্নাতিরা জান্নাতে চলে গেছেন, সব শেষে জাহান্নাম থেকে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে কিন্তু মত হবে না, জাহান্নামে মানুষ জ্বলবে পুড়বে ছাই হয়ে যাবে যত রকমের শাস্তি কল্পনা করা যেতে পারে, যেমন জান্নাতে নিয়ামতের কল্পনা করে কল্পনা আপনার পৌঁছিতে পারে না নিয়ামত সম্পর্কে, তেমন জাহান্নামের আজাবের শাস্তির কল্পনা করে কল্পনার জগতে আপনি ততদূর পর্যন্ত পৌঁছিতে পারবেন না। মনে রাখতে হবে আজাব এমন আজাব নয় যে গরমের আজাব, আগুনের আজাব, দুনিয়ার আগুনে যেমন মানুষ জ্বলে পুড়ে এইরকম না, মানুষের কল্পনা অত দূর পর্যন্ত যেতে পারে না যে আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, লাউআযযাবান্নাহুম আযাবান শাদীদা আল্লাহ পাক বলেছেন, ওয়া আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল কঠোর শাস্তিদাতা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পকড়াও বড়ই শক্ত, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন জাহান্নামের আগুন অত্যন্ত বেশি গরম, দুনিয়ার গরম আপনি কল্পনা করেন যে যদি আপনি বন্ধ কক্ষে থাকেন রুমে থাকেন আর গরমের কাল হয় গ্রীষ্মকাল হয় অথবা এর বেশি আগুনের মধ্যে থাকেন এর চাইতে বেশি তাপ আর কি হইতে পারে দুনিয়াতে, কল্নার ও জাহান্নাম আসাধ্য হাররান। তো যাই হোক আজকে জান্নাতের বিষয়ে জান্নাতের দিকে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন জান্নাতিরা সমস্ত জান্নাতে চলে গেছে তখন এই নিম্ন স্তরের জান্নাতি ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে বলা হবে ফায়ুকালু লাহু উদখুলিল জান্নাহ, তাকে বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো, যাও এখন তুমি জান্নাতে যাও, আজাব শাস্তি ভোগ করে করে করে যত পাপ ছিল অন্যায় ছিল জুলম ছিল অত্যাচার ছিল সমস্ত গুনহার শাস্তি হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি কাফের নয়, সেই ব্যক্তি কে মুসলিম, কারণ কাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন, সেই ব্যক্তি মুশরিক নয়, পৌত্তলিক নয়, সেই ব্যক্তি কবর পূজারী, কবরে সেজদাকারী নয়, কবরে খাসি মরুক জবাইকারী নয়, কবরে গিয়ে সন্তান চাওয়া ব্যক্তি নয়, কবরে গিয়ে রোগের আরোগ্য তলব করা বাবাদের দরবার থেকে ওই রকম ব্যক্তি নয়, কারণ এরা মুশরিক। সেই ব্যক্তি তৌহিদবাদী, আল্লাহর একত্ব বিশ্বাসী ছিল, কিন্তু তার পাপ ছিল। এবং সহিহ মতে, সঠিক মতে সেই ব্যক্তি বেনামাজিও নয়। যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে আসবে সে বেনামাজিও নয়, কারণ সহিহ মত হচ্ছে এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে যে বেনামাজি মুসলিম নয়। এটি কোরআন হাদিসের কথা। আমাদের সমাজে যারা বেনামাজি তাদেরকে এই কথাটি খুব কষ্ট লাগে, কিন্তু মুসলিম হইতেও খুব কষ্ট লাগে। বুঝতে পারলেন? বুঝলেন না? না মানে জাহান্নামে যেতে হবে, চিরকাল থাকতে হবে বেনামাজি মুসলিম নাই, কথাটি খুব কষ্টকর। আরে এত বড় অন্যায় কথা বলল, যদি পারে তো গিলে খাবে, এরকম কথা কোরআন হাদিসের কথা যদি কেউ বলে তাদের গিলে খাবে। কিন্তু তাকে বলা হচ্ছে ভালো করে যে উদখুলু ফিসসালমে কাফা, ভাই মুসলিম হয়ে যাও, নামাজি হয়ে যাও, সেটাই এর সাথে বড় তার জন্য কষ্টকর। না ও মুসলিমও হবে না, ও নামাজ পড়বে না, আবার মুসলিমও থাকতে চায়। আশ্চর্য কথা, মুসলিম থাকার আশা আকাঙ্ক্ষা দাবি, কিন্তু সে মুসলিম হতে চায় না। তো ওই ব্যক্তি মুশরিক নয়, মুয়াহিদ, তৌহিদবাদী। ওই ব্যক্তি ইসলামকে নষ্ট করেনি, সে কুফরি দিয়ে, ইসলাম পরিপন্থী আকিদা দিয়ে, আমল দিয়ে ইসলামকে নষ্ট করেনি, ইমানকে নষ্ট করেনি। ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আমার একটা আলোচনা আছে, শুনবেন। অনেক সময় নামাজ রোজা হজ যাকাত করেও নিজের ইমানকে নষ্ট করে মানুষ, বিভিন্ন কারণে, সেহের জাদু, বিভিন্ন রকমের কাজকর্ম করে। তো সেই ব্যক্তি মুসলিম, কিন্তু ফাসেক মুসলিম, এবং বড় ফাসে, বহু রকমের পাপ করেছে, শুধু শির কুফরি করেনি এবং ইসলামকে নষ্ট করেনি, তার ইমানকে নষ্ট করেনি, এমন কোন তার কল্যাণ নেই, ভালো কাজ করেনি, কিন্তু সেই ব্যক্তি তৌহিদবাদী মুসলিম। কারণ আল্লাহ পাক জান্নাত মুমিনদের জন্য শুরু করেছেন, কাফের জন্য, মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ পাক হারাম করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়েদা আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আর তার সমতুল্যই হচ্ছে কাফের, তার সমতুল্যই হচ্ছে অন্যান্য ইমান ইসলাম বিনষ্টকারী লোকেরা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন, কখনো জান্নাত আসবে না, জান্নাত হারাম করবার। ওয়াওয়াহুন নার, আর তার বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমালি যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জালেমদের কোন আনসার সহযোগী সাহায্যকারী হবে না যে সুপারিশ করে নিয়ে যাবে, অর্থাৎ তাদের জন্য নবী সাল্লামের সাফাত হবে না, কারণ কুফুরীর অবস্থায়, শিরকের অবস্থায়, ইমান নষ্ট করার অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই অবস্থায় যদি বিদায় নিয়ে থাকে, হ্যাঁ, মৃত্যুর পূর্বেও যদি শির কুফুরি থেকে তওবা করে নাই, বেনামাজি হওয়া থেকে তওবা করে নাই, ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি থেকে তওবা করে নাই, তো আল্লাহ পাকের তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক বলবেন ওই নিম্ন স্তরে জান্নাতিকে, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ফায়াকুল, বলে আই রাব্বি কাইফা ওয়াকাদ নাযালান নাসু মানাযিলাহুম, কেমন করে জান্নাতে যাব, জায়গা নেই, মানুষ নিজ নিজ জায়গা সব দখল করে নিয়েছে, নিয়ে নিয়েছে, কোন জায়গা নেই। ওয়া আখাযু আখজাতহিম, নিজের নিজের যা কিছু ছিল সব নিয়ে নিয়েছে সব। অন্য হাদিসে রয়েছে আল্লাহ মালআ, জান্নাত ভর্তি হয়েছে, জায়গা নেই, ভিড় ভাড় দেখলে দূর থেকে কেমন মনে হয়, আরাফায় যারা গিয়েছেন ভিতরে হয়তো জায়গা আছে কিন্তু মনে হয় যে না, ঢোকা যাবে না, দূর থেকে দেখে মনে হয় যে লোকে লোকারণ্য, ঢোকা সম্ভব নয়। মসজিদে যদি লেট করে জুমা মসজিদে যান, যেসব মসজিদে ভিড় হয় আর বাইরেও লোকেরা নামাজ পড়ে, মসজিদের ভিতরে বেশ কিছু জায়গা থাকে কিন্তু লোকজন ভাবে যে মসজিদের জায়গা নেই, আগে বাইরে বসতে শুরু করে, জায়গা নেওয়া শুরু করে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে বলবে আল্লাহ কেমন করে যাবো, জায়গা তো নেই। ফায়াকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলা মুলকি মালিকিন মিন মুলুকি দুনিয়া, তোমার নিজের শরীরের জায়গা নয়, আর একটা ঘরের সমান জায়গা নয়, একটা বাড়ি নয়, বরং তোমাকে পৃথিবীর কোন একজন বাদশাহ রাজার কথা নিয়ে নাও, কোন একজন রাজা। আজকালকার যে জামানায় ছোট ছোট দেশে পশ্চিমারা ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়েছে, আজকালকার মতো নয়, এমন যুগ যখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব থাকত, ওমাইয়াদের খেলাফত, আব্বাসী খেলাফত, পূর্ব দিকে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তানের বর্ডার থেকে শুরু করে পশ্চিম দিকে আপনার স্পেন পর্যন্ত, আটলান্টিক পর্যন্ত, জি এত বিশাল রাজত্ব, একজন খলিফা, একজন বাদশাহ। সামনের দিকে সরে আসেন, জায়গা পিছনে একটু কম আছে। তো তোমাকে যদি এই রকম কোন পৃথিবীর রাজার সমান বড় জায়গায় দিয়ে দি জান্নাতে, তো যথেষ্ট হবে না? ও চিন্তা করেছে আমি ঢুকতেই পারবো না, আর আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর যে কোনো ওই রকম প্রভাবশালী রাজা যার রাজত্ব 10,000-20,000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীতে ছিল, এইরকম যদি তোমাকে জায়গা দিয়ে দি তো যথেষ্ট হবে না? আল্লাহ পাক বলবেন, আমাদের অনেকেরই যারা পাঁচ অক্ত নামাজ তারাও ভাবছেন যদি জান্নাতে যাওয়ার কত পাবো, না হয় একটা যেমন রাজ প্যালেস থাকে বা একটা মন্ত্রী ভবন আছে, একটা এরিয়া আছে, ক্যান্টেলমেন্ট এরিয়া আছে, 2-4-5 কিলোমিটার নিয়ে এতটি আর হবে? হ্যাঁ, আমাদের ইমান এত দুর্বল এবং আমাদের এলম এত কমজোর, আমাদের জ্ঞানের এত অভাব যে আমরা এইরকমই চিন্তাধারায় রয়েছি। আল্লাহ পাক এইরকম বললেন, ফায়াকুল রাজিতু রব্বি, তখন বলবি আল্লাহ আমি রাজি, কষ্ট পেয়ে পেয়ে এসেছে আর কিছু পেলেই তো রাজি, আর দুনিয়ার একজন কোন প্রভাবশালী বাদশার মতো আল্লাহ রাজত্ব দিতে চাইছেন। ফায়াকুল লাকা যালিকা, ঠিক আছে তোমাকে দুনিয়ার এক বিশাল রাজত্বের মতো এক রাজত্বের এলাকা দিয়ে দিলাম, শুধু তাই নয়, মিসলহু ওয়া মিসলহু ওয়া মিসলহু ওয়া মিসলহু, কয়টা মিসলহু বলা হয়েছে? 1, 2, 3, 4। ফাকালা ফিল খামেসাতে, পাঁচবার বলবেন আল্লাহ পাক, চারবার তো হইল তারপরে পাঁচবার, পাঁচবার যখন বলা হয়ে যাবে তাহলে চারবার, আর আগে যে আল্লাহ বলেছেন পাঁচবার হয়ে গেল, তাহলে দুনিয়ার এক প্রভাবশালী যার বিশাল রাজত্ব রাজা, ওই রাজা রাজত্বের পাঁচ গুণ দিয়ে দেওয়া হইল, তারপরে সে বান্দা বলবে রাজি তো রব্বে, আল্লাহ রাজি হয়েছে, যথেষ্ট যথেষ্ট রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে আমি। ফায়াকুলু হাযা লাকা ওয়া আশারাতু আমসালিহি, সুবহানাল্লাহ, এ তো দিলাম পাঁচ গুণ, দুনিয়ার রাজার পাঁচ গুণ হইল, আর ওই পাঁচ গুণকে আবার কয় গুণ দেন? আরো 10 গুণ, তাহলে কত হলো 5×10? 50 গুণ। তাহলে দুনিয়ার কোন বিশাল রাজত্বের মালিক রাজা বাদশাহ রাজত্বের 50 গুণ বেশি বড় রাজত্ব দেওয়া হবে কাকে? যে সর্বনিম্ন স্তরের জান্নাতি, জাহান্নামে জ্বলে জ্বলে জ্বলে তারপরে জান্নাতে গেছে। শুধু তাই নয়, ওখানে গিয়ে হইতে পারে টেনশনে থাকতে পারেন, অনেক বড় বড় শাসক রয়েছেন স্বাস্থ্যের দিক দিয়ে রুগ্ন, চলতে পারেন না, ঠেলা গাড়িতে চলতে হচ্ছে, তাই না? ঠিক করেন, কেন এরকম নড়বড়ে করছেন? বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসে কুদসি, কথা হচ্ছে আল্লাহর সাথে, কিন্তু কার কথা হচ্ছে? মুসা আলাইহিস সালামের। নবী করিম নকল করছেন, ওয়ালাকা মাসতাহাত নাফসুকা ওয়া লাযাত আইনুকা, সেখানে গিয়ে এমন হবে না যে তোমার চাহিদা কিছু হচ্ছে কিন্তু পাচ্ছ না। অনেক জমিদার, আমাদের জমিদারের ছেলেরা আছে, ওই জমিদারি বাড়িতে বাস তো করে কিন্তু অভাব, বিভিন্ন রকম অভাব, চিকিৎসা করাতে পারে না জমিদারের ছেলেরা। আমি এইরকম এক জমিদারের ছেলের সাথে একসাথে শিক্ষকতা করতাম, সে ইংলিশের মাস্টার, আমি মাদ্রাসার শিক্ষক, মদিনা থেকে পাশ করে যাওয়ার পরে। তো বড় জমিদারের ছেলে, তো প্রায় বসে গল্প স্বল্প হইতো, জমিদারি কাজ কারবার কথা শুনতাম যে কেমন ছিল জমিদারি যুগে। তো সে শুধু একটি কথা বলতো, সেই জামানায় ওই জমিদারের ছেলে বলছে একটা পত্রিকা নেব, একটা পত্রিকা, আজকাল গেটে গেটে পত্রিকা দিয়ে যাচ্ছে না, পত্রিকা নেব, তো আমার বাড়ি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে পত্রিকা পাওয়া যাবে, ওই পত্রিকার জন্য প্রতিদিন গাড়ি করে আসতাম, পত্রিকা নিলাম আর গাড়ি থেকে ফিরে যেতাম। এইরকম দুনিয়ার সুখ করেছে জমিদার জমিদারের ছেলেরা, সেই জমিদারের ছেলে মাত্র 2000 টাকা বেতনে ইংলিশের শিক্ষক, রুজির ব্যবস্থা হয় না, খাবার ব্যবস্থা নেই, ওই পুরনো পাকা বাড়ি জীর্ণ শীর্ণ হয়ে আছে, ভেঙে পড়ছে, ওই বাড়িতে বসবাস করে। তাহলে জমিদারি বাড়িতে বাস করে অভাব মুক্ত নয়, অভাবযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তো এই বিশাল রাজত্ব দেবেন, তার সাথে বলবেন ওয়ালাকা মাসতাহাত নাফসুকা, তোমার মন সেখানে যা চাইবে তাই পাবে। মাসতাহাত নাফসুক, গত সপ্তাহে আয়াত শুনেছিলাম কোরআনে, কি আল্লাহ পাকের সাদ করেছেন কি সূরা ফুসসালাতে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে যা তোমাদের মন চাইবে তাই পাবে। নিম্ন স্তরের ব্যক্তি আল্লাহ পাক তাই বলবেন, ওয়ালাকা মাসতাহাত নাফসুকা ওয়ালাজ্জাত আইনুকা, আর তোমার চোখে যা ভালো লাগে, যাতে তোমার চক্ষু ঠান্ডা হয় তাই পাবে তুমি সেখানে। ফায়াকুল রাযীতু রাব্বি, সেই বান্দা যে জাহান্নাম থেকে উঠে এসে বলবে আল্লাহ আমি রাজি হয়ে খুশি হয়ে গেছি। কালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান, তারপরে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালাম যে হে রব, ফাআলাহু মানজিলা, সর্বনিম্ন স্তরের জান্নাতি যে সব শেষে জান্নাতে এসেছে, সেই যদি এত বিশাল রাজত্ব পায় আর যা মন তাই পাচ্ছে, যা চোখে ভালো ধরে তাই পাচ্ছে, তাহলে যেই ব্যক্তি উচ্চ স্তরে জান্নাতি হবে, আলাহু মানজিলা, আদনা মানজিলা হইল নিম্ন স্তরের ব্যক্তি, তাহলে জান্নাতের সর্বোচ্চ স্তর যারা পাবে আপার ক্লাসের জান্নাতি, তাদেরকে আল্লাহ কত নিয়ামত দেবেন বলে তো শেষ করা যাবে না। তাই সংক্ষেপ করে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, উলাইকাল লাযিনা আরাদতু, এদেরকে আমি উদ্দেশ্য করেছি, এদের জন্য জান্নাত আমি তৈরি করেছি। গারাস্তু কারামাতাহুম বিয়াদাইয়া, আমি তাদের সম্মান আমি সহস্তে করব, নিজ হাতে করব। সুবহানাল্লাহ, তাদের সম্মান তাদের আপ্যায়ন আমি নিজ হাতে করব, আল্লাহ পাক বলছেন। ওয়া খাতামতু আলাইহা, এবং তার উপর মোহর লাগিয়ে রেখেছি, মানে ঘোষণার উপর মোহর লাগানো আছে। কোন জিনিস যদি মোহর লাগানো থাকে একটা ঘোষণার উপর, তাহলে কেউ খুলতে পারে না। এদের সম্মানের কথা আমি সম্মানের গাছ লাগিয়ে রেখেছি, মানে আমি তাদের সম্মান করব এবং তার উপর মোহর লাগিয়ে রেখেছি। ফালাম তারা আইনুন, সুতরাং তাদেরকে যে কি নিয়ামত আমি দেব কোন চোখে দেখেনি, ওয়ালাম তাসনা উজনুন, কোন কানে শোনেনি, ওয়ালাম ইয়াখতুর আলা কালবে বাশার, এবং কোন মানুষের অন্তরে তার উদ্রেক পর্যন্ত হয়নি, কোনদিন স্বপ্নের জগতে কল্পনার জগতে কোনদিন খেয়ালে আসেনি। কালা অমুস মেজদাকু ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এর সত্যায়ন, মানে এর প্রমাণ, এর সমর্থন কোরআনে করিমে রয়েছে আল্লাহ পাকের আয়াতে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম বিমা কানু ইয়ামালুন, সূরা সিজদার আয়াত, যেই সূরা শুক্রবারের দিন ফজর নামাজের প্রথম রাকাতে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই সুন্নত আজকার জামানে উঠে গেছে। আজকে দীর্ঘদিন পরে ফজর নামাজে যে মসজিদে নামাজ পড়লাম, সেই মসজিদে এক ইমাম সাহেব, তাও ইমামের অ্যাসিস্ট্যান্ট, নায়েবের নায়েব কোন একজন নামাজ পড়ালেন, তাতে এই পুরো সূরা শেষ করলেন। যদি হয়তো বছর এক বছরের মধ্যে মনে হয় এই সুন্নতের আমল করার সুযোগ হয়নি, এমন হয়ে এই সুন্নতটি উঠেছে। সূরা সাজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নিয়মিত, যদি একবারে মানে প্রতি শুক্রবারে নাও হয় তো প্রায় নিয়মিত বলা যেতে পারে, শুক্রবারে প্রথম রাকাতে পড়তেন সূরা সাজদা, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার, সূরা ইনসান, হালা তাআলা আল ইনসানে হিনু মিনাদ দাহার। আজকাল যদি এই সুন্নতের আমল হয় আংশিক, কেমন ওই সূরাকে ভাগ করে দুই রাকাতে পড়ে নিল, আর না হলে ওই সূরার কিছু অংশ পড়ল, অল্প কিছুটা পড়লো, কারণ মানুষ দুই রুকু তিন রুকু পড়বে, এইরকম আজকালকার মানুষের ধৈর্য নেই, তারপরের দিন আর ওই মসজিদে আসবে না। ইমামরাও বুঝতে পারছে যে মুসল্লির অবস্থা কি, কিছু অংশ পড়লো, আজকে ওই রকমই প্রথম রাকাতে তো মাশাআল্লাহ এই সুন্নতের আমল হলো, অর্ধেক সুন্নতের আমল হলো, প্রথম রাকাতে এই সূরা পড়া হলো, দ্বিতীয় রাকাতে সূরা ইনসান, সূরা দাহার পড়া হলো না, হিজাজুল জিল্লাতিল আরযু জিলজালাহ। তো এই সুন্নতগুলির প্রতি আমাদের আমল করা উচিত, যেখানে যারা ইমামতি করছেন সেখানকার মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে যে এই সুন্নাত, সুতরাং শুক্রবারে প্রস্তুত হয়ে আসব যে আমরা এই সূরাগুলি শুনব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন এই সূরা দিয়ে নামাজ পড়েতেন। সেই সূরার সূরা সাজদার একটি আয়াত, ফালা তাআলাহু নাফসুন, কোন মানুষ জানে না, কোন ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য গোপনীয় রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে আল্লাহ বলছে। মিন কুররাতি আয়ুন, যেসব লুকিয়ে রাখা হয়েছে তাদের জন্য আল্লাহর নিয়ামত জান্নাতে, তাতে রয়েছে তাদের চক্ষু ঠান্ডা হওয়া, চক্ষু শীতল হওয়া। জাযা আম বিমা কানু ইয়ামালুন, তাদেরকে এই প্রতিদান কেন দেওয়া হবে, বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের সৎকর্মের ভালো আমলের। তাহলে ভালো আমল কি জন্য করতে হবে, আল্লাহ পাকে আয়াতে বললেন আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু বিদাতপন্থীরা সুফিরা এই কোরআনের আয়াতগুলিকে উপেক্ষা করে, তারা বলে না জান্নাতের লোভে এমন পর্যন্ত তাদের দুঃসাহসিকতা, বেয়াদবি এবং কুফরি, যে জান্নাতের লোভে যেই ব্যক্তি এবাদত বন্দেগি করল, আমল করল, ভালো কাজ করল, মাতা পিতার খেদমত করল, সে শিরিক করল, আউযুবিল্লাহ। যে জাহান্নামের ভয়ে আল্লাহর এবাদত বন্দেগি করল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, সে শিরিক করল। শয়তানের ওহী, শয়তান তাদেরকে ওহী করেছে যে জাহান্নামের ভয় করল, তাহলে আল্লাহ ছাড়া অন্যের ভয় হয়ে গেল। জান্নাতের লোভ করলো, আশা করলো, তার মানে আল্লাহকে পাওয়ার আশার সাথে সাথে ও জান্নাতের আশা করিল, তাহলে শিরিক করে দিল। দেখছেন কেমন শয়তানি বুঝ, শয়তানি বোধ। এই হচ্ছে শয়তান মানুষকে এইভাবে বিভ্রান্ত করে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুরুতে আয়াত পাঠ করেছে, নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস, তাদের জন্য জান্নাতুল ফিরদৌস রয়েছে, সেখানে নজলা, তাদের আতিথ্য রয়েছে। তাহলে ইমান এবং আমল কি জন্য করতে হবে, জান্নাতুল ফিরদৌসের জন্য। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের প্রতিদান আমলের, আমলের প্রতিদান। সহিহ মুসলিমের হাদিস। তারপরে আরেকটি হাদিস শোনাবো এই সম্পর্কে, যে নিম্ন স্তরে জান্নাতি সম্পর্কে বড় হাদিস রয়েছে, তাতে শাফাতের কথা রয়েছে, খুব সংক্ষেপ করে শোনাচ্ছি। তারপরে সংক্ষেপ হইল একটি বড় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিস সহিহ বুখারী ও মুসলিম রয়েছে। কালা কালা ওনাসুন ইয়া রাসূলুল্লাহ, কিছু লোকেরা মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব, জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হ্যাঁ দেখতে পাবে, হাল তুজারুনা ফিস শামসে, কেমন করে আল্লাহকে দেখব, আল্লাহ নূর আর নূর কেমন করে দেখব, আর এত লোক আদম আলী সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 10,000-15,000 বছরের জামানা, আর কত লোক এসেছে যা সংখ্যায় বলা মুশকিল, এত লোক কি করে দেখবে, এক জাত এক সত্তা আল্লাহ পাককে এত লোক কি করে দেখবে একসাথে, ভিড় বাড়ে, মানুষ মরে শেষ হয়ে যাবে, তাই না? এরকম ধারণা, সামান্য একটা কোন রাজনৈতিক নেতা যেসব গণতান্ত্রিক দেশে আসছে, আর তার ভিড় বাড়ে, মানুষ কত কি হচ্ছে, হ্যাঁ কত দেখার জন্য পাগল দেখতে পাচ্ছে না। তো যাই হোক, যদিও এদের এখানে উদাহরণ দেওয়া খানিকটা আল্লাহর শানে বিয়াদবি, কারণ এরা ফাসিক, শুধু সামান্য বোঝাবার জন্য, এই নিয়তে নয় যে এদেরকে এদেরকে দেখার জন্য, এদের দর্শনের জন্য যারা ছুটি আসছে তারা কোনো ভালো কাজ করছে। তো আমরা কি কিয়ামতে আল্লাহ পাকে দেখতে পাবো, হ্যাঁ দেখতে পাবে তোমরা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে, হাল তো দারুনা ফিস শামসে লাইসা দুনাহা সাহাব, আচ্ছা যদি আকাশে মেঘ না থাকে, মেঘলা আকাশ না হয়, পরিষ্কার আকাশ, আর সে আকাশে যদি সূর্য থাকে, আর সারা পৃথিবীর মানুষ এই সূর্যকে দেখছে, এই দেখাতে কোনো অসুবিধা ঘটছে কারো? গ্রামের লোক আপন আপন জায়গায় দেখছে, কোনো ভিড় হচ্ছে যে সূর্য দেখবো বলে হুড়াহুড়ি শুরু হয়ে গেছে? শহরের লোক, ঢাকা শহরের লোক, যেখানে সবচেয়ে বেশি ঘন মানুষের বস্তি, ঘন মানুষের বসবাস, সেখানেও মানুষরা আপন আপন জায়গা থেকে, যে বাড়িতে আছে বাড়িতে, ছাদে আছে ছাদে, রাস্তায় আছে রাস্তায়, যেখানে যে আছে সূর্যকে দেখছে, দেখতে কোনো অসুবিধা হচ্ছে? এই একটু এত আটকে না করছো, সূর্য আমাকে দেখতে দাও, মনে হচ্ছে নাকি? লা তো দারুণা ফিরুইয়াতেহি, তো সূর্য দেখতে তোমাদের কোন রকমের কষ্ট হয় না, কোন রকমের কষ্ট হয় না, কোন রকমের ভিড় হয় না, কোন রকমের অসুবিধা হয় না। কালুলা ইয়া রাসূলুল্লাহ, কোন কষ্ট হবে না, তাহলে হাল তো দারুণা ফিল কামার, কোন কোন হাদিসে আগে চন্দ্রের কথা হয়েছে তারপরে সূর্যের কথা হয়েছে, এখানে পূর্বে প্রথম সূর্যের কথা বলা হয়েছে তারপরে চাঁদের কথা। আচ্ছা পূর্ণিমার চাঁদ, সূর্য দেখতে না হয়, ভিড় হয় না, কষ্ট হয় না, সবাই আপন আপন জায়গায় সূর্য দেখছে। পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীর মানুষ সবাই আপন আপন জায়গা থেকে দেখছে, কি কোনো ভিড় ভাড় হচ্ছে, কোন কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে দেখতে, যে আমি কিছুটা পেলাম, পুরো চাঁদ দেখতে পেলাম না, পূর্ণিমার চাঁদ পুরো অংশ আমি দেখতে পেলাম না, এমন কিছু হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সামনে সূর্য চন্দ্র আল্লাহ পাকের আদনা সৃষ্টি, আদনা মখলুক, নিম্ন ক্ষুদ্র মখলুক, আল্লাহ পাকের তুলনায় আমার আপনার তুলনায় মনে হয় সূর্য বিশাল পৃথিবীকে আলোকিত করছে, পূর্ণিমার চাঁদ কত বিশাল আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ পাকের সামনে ক্ষুদ্র সৃষ্টি। এজার শামস কুবেরাত, আল্লাহর হুকুম হবে সূর্য আলোহীন হয়ে যাবে। হাল তোদারুনা ফিল কামারে লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে তোমরা চাঁদ দেখতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হয় যদি আকাশে মেঘ না থাকে? হ্যাঁ, আকাশে মেঘ থাকলে দেখা যাবে না। লাইসা দুনহা সাহাব, কালু লা ইয়া রাসূলুল্লাহ, কোন রকমের কষ্ট হয় না। কালা ফাইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিকা, তোমরা এই ভাবে কিয়ামতের দিনে আল্লাহ পাকের দর্শন করবে, আল্লাহ পাকের দিদার হাসিল করবে। আমাদের দেশে দিদার কথাটি খুব মশহুর হয়ে আছে, তাই না? অনেকে দর্শন চাইতে দিদারই বেশি বুঝে, অথচ দিদার শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, ফার্সির প্রভাব ছিল আমাদের সমাজে, কারণ আলেম আলমারা ফার্সি মিডিয়ামে পড়তো, চার পাঁচ বছর আগে ফার্সি পড়েছে, তারপরে আরবিতে ঢুকেছে। হ্যাঁ, তারপরে তার আগে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা মোগল আমলে, আদালত, হাকিম, হ্যাঁ, মুনসিফ, হ্যাঁ, উকিল, সব ওই ফার্সি আরবি, ফার্সি অথবা আরবি এসব শব্দ। তো ফার্সির প্রভাবের কারণে দিদার এলাহি বুঝে মানুষ, হ্যাঁ, আল্লাহ পাকের দিদার, দিদান মানে দেখনা, দেখা, দিদান মাসদার ফার্সি ভাষার, আর ওর মানে হচ্ছে দেখা, দর্শন করা, দেখা, ওখান থেকে দিদার, আল্লাহ পাকের দিদার হবে, তোমরা আল্লাহ পাকে দেখবে। আচ্ছা, আমি এখানে একটি কথা বলবো, আমাদের দেশে এক শ্রেণীর লোকদের বদ আকিদা আছে, মানে ভ্রান্ত আকিদা আছে, জনসাধারণের শুধু নয়, জনসাধারণ তো তাদের আলেমদের অনুসারী, আলেমদের বদ আকিদা আছে, ভ্রান্ত আকিদা, যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকারই নেই। যারা এই ভ্রান্ত আকিদা রাখবে যে আল্লাহর আকারই নেই, নিরাকার মানে আকার নেই, ওর মানে এই না যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, সবাই আমার ইমান রাখি, আল্লাহকে দুনিয়াতে এই চোখ দিয়ে দেখা যায় না, আল্লাহ পাক কেমন অজ্ঞাত জানার নেই, এ তো একমত, কল কাইফা মাজহুলুন, কেমন আল্লাহ জানি না, কিন্তু আল্লাহর আকার নেই নয়, আছে। যেসব বিদাতি আলেমরা এবং তাদের অনুসারীরা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার মানে আল্লাহর আকার নেই, তো কিয়ামতের দিন আল্লাহকে দেখবে কি করে? এ বদ আকিদা নিয়ে যারা মরবে, এ ভ্রান্ত আকিদা নিয়ে যারা মারা যাবে, তারা নিশ্চয় আল্লাহর দিদার পাবে না, কারণ আল্লাহর আকারেই তারা বিশ্বাসী নয়। যার সুরত নেই, যার আকার নেই, তাকে দেখা যাবে বা কি করে? যুক্তিতে আসুন, যে বিশ্বাস করেন না বিদাতি আলেমরা যে আল্লাহর আকার আছে, মানে আল্লাহর আকার নেই, তাহলে আল্লাহকে দেখবে কি করে? আল্লাহর দেখা থেকে মাহরুম থাকবে। জি, আকিদা ওয়াসিতিয়ার বিস্তারিত ক্লাস এক বছর হয়েছে, মানে এক বছর কি তার বেশি সময় নিয়ে এই আকিদা ওয়াসিতিয়ার কিতাব বিশেষ করা হয়েছে, বাংলায় তরজমা হয়েছে। সেই সময় উল্লেখ করেছিলাম ভাষ্যকারদের কথা, যে যারা বলে যে আল্লাহ আকার নেই, আল্লাহর চেহারা নেই, তারা আল্লাহকে দেখবে না, কারণ আল্লাহর চেহারা কি তারা অস্বীকার করছে। আল্লাহর চেহারা মানে জাত, তাদের কাছে চেহারা মানে সত্তা, অথচ আল্লাহ পাক কোরআনে কি বলেছে, ওয়াইয়াবকা ওয়জহু রাব্বিকা, ওয়জহুন মানে ফেস, চেহারা হয় ওজন মানে হয় মুখমন্ডল হয় না, অস্বীকার করবে কোরআনের আয়াতকে, যখন আল্লাহর চেহারাই মানবে না, আল্লাহকে দেখবে না। কিন্তু যারা কোরআনের প্রতি ইমান রাখে, নবী করিম সাল হাদিসের প্রতি ইমান রাখে, আল্লাহ পাকের ওয়াজহের কথা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআনে করিমে রয়েছে, হাদিসে রয়েছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি, ওয়াজহাল্লাহি মানে আল্লাহর চেহারা, তো আল্লাহ পাকের চেহারা রয়েছে, কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মতো আমরা জানি না কেমন, আমরা জানি না, কারণ আল্লাহ পাক জানান না, আমাদেরকে জানিয়েছেন যে আমি আল্লাহ, আমি রব তোমাদের, আমার চেহারা আছে, ব্যাস, এতটুকু ইমান রাখতে হবে। কেমন এদিকে যাব না, কারণ সাহাবায়ে কেরাম ওইদিকে জানি, তাদের মতো আমাদের ইমান, তারা জেনেছেন যতটুকু, তার প্রতি ইমান নিয়ে এসেছেন। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা। সুতরাং কারো আকীদায় যদি এরকম ত্রুটি থাকে যে আল্লাহ নিরাকার, তাহলে সোজা করে নেন, ঠিক করে নেন, রাস্তা ঠিক করে নেন, রাস্তা ভুল থাকলে গন্তব্যস্থানে পৌঁছা যাবে না, রাস্তা ধরেছেন জুবাইলের আর যাবেন বাহরাইন বা যাবেন মাক্কা, কেয়ামত হয়ে গেল মক্কা যেতে পারবেন না, উল্টো দিকে আরো দূরেই যেতে থাকবেন, কুয়েতে যে ঢুকে যাবেন জুবাইল খাবজি হয়ে, কিন্তু মক্কা কোনদিন ফিরতে পারবেন না। তারপরে সংক্ষেপ করছি হাদিসটা, হাত্তা ইজা ফারাগ আল্লাহ মিনাল কাযা বাইনা ইবাদি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন বান্দাদের মাঝে ফয়সালা শেষ করবেন, বিচার শেষ করবেন, ওয়া আরাদা আন ইউখরিজা মিনান নার মান আরাদা ইউখরিজ, জাহান্নামে জাহান্নামীরা অনেকে চলে গেছে, মানে মুসলিম অনেক জাহান্নামী জাহান্নামে চলে গেছে, পাপীরা মুসলিম পাপী যারা ফাসিক, তার মানে জাহান্নামে কাফের মুশরিক তো যাবেই, নাস্তিক তো যাবেই, হ্যাঁ ইহুদি খ্রিস্টান জালেমরা তো যাবেই, কিন্তু মুসলিমদের মধ্যে যারা ফাসেক জালেম বিদাতি তারাও যাবে। মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, এক হচ্ছে আমলের দিক দিয়ে যাদের ত্রুটি ফাসেক, আর এক হচ্ছে আকিদার দিক দিয়ে যাদের ত্রুটি অর্থাৎ বিদাতি, এই দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। আর যারা আকিদার ক্ষেত্রে তাদের আকিদা শুদ্ধ, মানে বিদাতি আকিদা রাখে না, কোরআন সুন্নাহর আকিদা বিশ্বাস রাখে, এবং আমলের ক্ষেত্রে তাদের ত্রুটি নেই, কাবিরা গুনাহ নেই, ফাসেকি নেই, চুরি নেই, ডাকাতি নেই, বেমানি নেই, সুদ নেই, ঘুষ নেই, আত্মসাত নেই, খুন নেই, সন্ত্রাস নেই ইত্যাদি, তো এরা ইনশা আল্লাহ তাআলা জান্নাত যাবে। তাহলে মুসলিম উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক আল্লাহর এই জাহান্নামে প্রবেশ করবে, কারা? এক হচ্ছে কি বললাম, ফাসেকরা আর বিদাতিরা, যদিও বিদাতও ফাসেকি কাজ, কিন্তু মানুষের বোঝার জন্য দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে এক শ্রেণীর লোক আছে বিদাত করে না, ও মাজার টাজারে যায় না, ওইসব মিলাদ টিলাদ ওইসব করে না, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জামাতে হাজির হয় নামাজে, নামাজ পড়ে না, যদি বেনামাজি হয় তাহলে তো শেষ, ও তো কাফেরদের সারিতে ওকানা ইয়াউমাল কিয়ামতে মা কারুন ও ফিরাউন ও হামান ও ওবাই ইবনে খালফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে কারুন ফিরাউন হামান ওবাই ইবনে খালফের সাথে চিরকালের জাহান্নাম, এটি হচ্ছে সহি আকীদা। সুতরাং আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনাকে আপনার পরিবারকে আত্মীয় স্বজনকে তাহলে তাদেরকে দাওয়াত দেন যে নামাজ পড়ে কমের পক্ষে মুসলিম হইতে হবে, নামাজ কমের পক্ষে পড়ে নেওয়ার পরে যদি কোনো পাপ টাপ থাকে তাহলে তার কাফফারা গুনাহ খাতা মাফ হইতে পারে, আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু তওবা করে এখনো সংশোধন করে পাঁচ ওয়াক্ত নামাজই হইতে হবে। তো আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন জাহান্নাম থেকে এখন বের করবেন, ওয়া আরাদা ইউখরিজা মিনান নারে মান আরাদা ইউখরিজ, যাকে ইচ্ছা করবেন, এই শ্রেণীর লোককে যারা ঘুষ করছিল জাহান্নাম থেকে উঠানো হোক, যারা এই অন্যায়গুলি করেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠানো হোক, যারা ফিল্ম দেখেছে নগ্ন ছবি দেখেছে তাদেরকে উঠানো হোক, যারা জেনা করেছে জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলবে, কিন্তু তাদের ইমান আছে, নামাজ আছে, তারা শির কুফুরি করেনি, কোনদিন জাহান্নাম থেকে উঠবে। এইভাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন নির্ধারিত করে দিবেন যে এই শ্রেণীর লোক, শ্রেণী নির্ধারিত করে দিবেন, এই এই শ্রেণীর লোকগুলিকে জাহান্নাম থেকে উঠানো হোক, ফেরেশতাদেরকে হুকুম হবে ধীরে ধীরে ধীরে মুমিন মুমিনাত জাহান্নাম থেকে জ্বলে জ্বলে ফাসেক আর বিদাতিরা, নামাজি ছিল, তৌহিদ ঠিক ছিল, বড় শিরক করেনি, কিন্তু বিদাত করেছে, তাহলে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নাম থেকে উঠবে। মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সব লোকদের মধ্য থেকে যারা শাহাদাত দান করেছে, অন্তর থেকে সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া কেউ আমার সত্য মাবুদ নেই, আমার মাবুদ আল্লাহ, আমার উপাস্য আল্লাহ, আর এর দাবি পূরণ করেছে কমের পক্ষে নামাজের মাধ্যমে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সে স্পষ্ট করে যে কালমার প্রথম দাবি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে প্রমাণ করা যে আল্লাহ আমার কলমার যে সাক্ষী, মুনাফিকই সাক্ষী না, এটা অন্তরের সাক্ষী, অন্তরের কথা বলছি মুখ দিয়ে। আর যেই ব্যক্তি নামাজ পড়ল না সেটা মুনাফিকদের মতো সাক্ষী, যেমন মুনাফিকরা বলতো ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তো যারা বলে আমরা তো কলমা পড়া মুসলমান নামাজ পড়ে না, তা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি বলেন ফজর নামাজ আর কোন নামাজে এশার নামাজ, দুইটি নামাজ যদি ভারী লাগে তাহলে মুনাফিক হয়, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন যারা বিলম্ব করে আসর নামাজ পড়ে, মাগরিবের একটু আগে আধা ঘন্টা আগে ঘুমটুম বাঙলো, ভোগবিলাস করে, খেলাধুলা করে, বাজার টাজার করে, পাঁচটা সাড়ে পাঁচটা এখন ছয়টা বেলা ডুববে, পাঁচটার পর নামাজ পড়েছে, এদেরকে তিলকা সালাতুল মুনাফিকিন বলেন। আর ভারী নামাজ, এশার নামাজ, ফজর নামাজ যারা জামাতে আসে না, জামাতে নামাজ পড়তে আসে না, তাদেরকে মুনাফিক যদি বলা হয় তাহলে ওই যে কামু ইলা সালাতে কামু কোসালা, নামাজে দাঁড়াইলে অলসতার সাথে গাফিলতির সাথে দাঁড়ায়, তাড়াহুড়া করে নামাজ শেষ করে, এগুলি যদি মুনাফিকের লক্ষণ হয়, তো যারা একেবারে নামাজ পড়ল না পাঁচ ওয়াক্ত, তারা কি খাঁটি মুনাফিক? মুখে বলছে যে আমরা কলেমা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে না যে আমি সত্যি মুসলিম, আমি সত্যিকার অর্থে মুসলিম, আমি মুসলিম প্রমাণ করতে যে আমি মুসলিম, দেখো আমার প্রমাণ আছে, পাঁচ অক্টে মসজিদে হাজিরে দিচ্ছি, আমার অ্যাটেন্ডেন্স ঠিক আছে, আমার হাজিরা ঠিক আছে, গায়ের হাজির না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবেন ওদেরকে, আমার আল মালায়েকা ফেরেশতাদেরকে হুকুম করবেন, আইয়ু খরিজুহুম, বের করো এদেরকে। ফায়ারিফুনাহুম বিআলামাতি আসারিস সুজুদ, এই কথাটি অত্যন্ত মূল্যবান এই ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে। কেমন করে চিনা যাবে যে এটা কাফের, এটা কাফের জাহান্নামি না এটা মুসলিম জাহান্নামি? জাহান্নাম থেকে উঠানো হচ্ছে, ফেরেশতারা কেমন করে চিনবেন এটা হিন্দুকে উঠাইলাম না এটা মুসলিমকে উঠাইলাম না এটা ইহুদিকে উঠাইলাম না এটা খ্রিস্টানকে উঠাইলাম না এটা জৈন বৌদ্ধকে উঠালাম না এটা শিখকে উঠাইলাম? দাড়ি দেখে তো শিখেরও দাড়ি আছে, দাড়ি দেখে তো কার্ল মার্ক্সের দাড়ি ছিল, দাড়ি দেখে তো ইহুদিদের দাড়ি আছে না, তাহলে দাড়ি দেখে উঠানো হবে না, কি দেখে উঠানো হবে? তার মানে এনে যে দাড়ি রাখবেন না, দাড়ি রাখতে হবে, হ্যাঁ দাড়ি রাখতে হবে, কিন্তু দাড়ি দেখে শুধু উঠানো হবে না, কারণ অন্যদেরও দাড়ি আছে বা ছিল। কি দেখে? কপালের এই দাগ দেখে, সেজদার দাগ। ফেরেশতা আছেন, ফায়ারিফুনাহুম, এদেরকে চেনবেন যে এরা মুসলিম, বে আলামাতে আসারি সুজুদে, সেজদার আলামত লক্ষণ দেখে, সেজদা করেছে। তাহলে কাদেরকে ওঠানো হবে জাহান্নাম থেকে? কোন মুসলিমদেরকে? নামাজি মুসলিমদেরকে। বেনামাজি মুসলিমের সেজদার লক্ষণ এখানে নেই, সুতরাং বেনামাজি মুসলিমকে জাহান্নাম থেকে ওঠানো হবে না। আল্লাহ পাক তাই বলেছেন সূরাতুল মুদাসসির, তাই না? মা সালাকাকুম ফি সাকার কালু নামনাকুম মিনাল মুসাল্লিন, তাই না? জাহান্নামে কেন প্রথম জবাব হবে যে আমরা নামাজ পড়তাম না? তারপরে বলা হয়েছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এদের জন্য সুপারিশকারী সুপারিশও কোনো কাজে আসবে না, সুপারিশ হবে না এদের জন্য। এই কথা ভাববেন না যে নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম, আর আমার প্রিয় নবী তো আছেন শাফাত করবেন, আর যদি বিদাতি আকিদা এই জয়ীফ জালের পপুর আকিদা থাকে তো আমার বংশে তো একটা হাফেজ আছে, তাই না? বংশে তো আলেম আছে, আমি তো আলেমের ছেলে, হুজুরের ছেলে, আমি তো আলেমের ভাই, চলবে? ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, বেনামাজির জন্য কোনো শাফাত হবে না, কোনো শাফাত হবে না। স্পষ্ট হাদিস। এর পরেও কি বেনামাজি থাকতে পারে, আবার আশাও করতে পারে যে আমি জান্নাতে যাব, আমি মুসলিম না? ফায়ারিফুনাহুম বিআলামাতি আসারিস সুজুদ, সিজদার লক্ষণ দেখে ফেরেশতাগণ তাদেরকে চিনতে পারবেন যে এরা মুসলিম, সুতরাং এদেরকে উঠাও, এদেরকে জাহান্নাম থেকে উঠাও। ওয়াহারামাল্লাহু আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারিস সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন আগুনের উপর জাহান্নামের, সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের উপর হারাম করেছেন যে সেজদার জায়গা, যে জায়গাটুকু কপালের সেজদা করেছে তা জ্বালাতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। হারাম আল্লাহু আলান নার, জাহান্নামের উপর আল্লাহ হারাম করেছেন, আন তাকুলা মিন ইবনি আদম, আদম সন্তানের, মিন ইবনি আদম আসারা সুজুদ, সেজদার লক্ষণ বা সেজদার আলাম ও সেজদার জায়গাকে ভক্ষণ করা, সেজদার জায়গা জ্বালিয়ে শেষ করতে পারবে না, জ্বালাতে পারবে না, শরীরের সব জায়গায় চলে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু সেজদা করেছে যে কপালে তা আপন অবস্থায় আছে। এই দেখে আল্লাহ পাকের ফেরেশতাগণ চিনে নেবেন যে না এদেরকে উঠাইতে হবে। ফায়ুখরিজুনাহুম ওয়াকাদ উমতু হিসু, তাদেরকে উঠাবেন ফেরেশতাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে, ইমতিহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাও, ছাই কয়লার মতো হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর এক রকম পানি ঢালা হবে, সেই পানির নাম হচ্ছে ইউকালু লাহু মাউল হায়াত, যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত, মানে জীবনের পানি। আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, আবে হায়াত, শুনেছেন না? শোনেননি? আবে হায়াত, আব মানে পানি ফার্সি ভাষা, হ্যাঁ, আর হায়াত মানে হচ্ছে জীবন, জীবনের পানি, মানে এমন পানি আল্লাহ ঢালবেন, আল্লাহর ফেরেশতারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। ওই কপালটুকু আছে, সেজদার জায়গাটুকু আছে, এখন শরীর খুব সুন্দরে উঠেছে, অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো। আমাদের সে কাঠকে জ্বালান তো, মোটা কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ হয় না, তখন কয়লা হয়ে থাকে, কয়লা হয়ে পড়ে আছে। তো এরকম হয়েছিল, এখন আপন রূপে আসছে, ফিরে আসছে আবে হায়াত পাওয়ার পরে। সুবহানাল্লাহ, এই আবে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের আবে হায়াত ঢালা হবে তাদের উপর। ফায়ামবতুন, তারা উদ্গত হবে, মানে তারা সঞ্জীবিত হবে, সতেজ হবে এখন। ফায়ামবতুন নাবাত আল হিকবাতে ফি হামিল ইসাইল, তারা গজিয়ে উঠবে। কেমন ভাবে গজিয়ে উঠবে ওই মানুষগুলি, জাহান্নামে জ্বলা মানুষগুলি? যেমন বলছে বন্যা, সাইল বলা হয় বন্যাকে, পুরাতন ভাষায় আরবি ভাষায় সাইল বলে বন্যাকে, আজকাল ফায়জান বলা হচ্ছে, ফায়জান। বন্যার স্রোত যে বয়ে গেছে, তখন কোন কোন জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে, সেখান দিয়ে স্রোতের সাথে পানি বয়ে গেছে, পানি যে বয়ে গেছে, পানি বয়ে যাওয়ার পর জায়গাগুলি যখন শুকিয়ে যায়, একটু কাদা কাদা হয়ে আছে আর শুকাতে যাচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শস্য বা দানা বা কোন বীজ এসে পড়েছে, হ্যাঁ, দুই পাশে লেগে গেছে বা ওই পানি চলে গেছে সাইডে, ওই বীজগুলো থেকে গেছে। তারপরে দু চার দিন পরে কি হয়, বীজ থেকে গাছ গজিয়ে উঠে, গাছ গজিয়ে উঠে, যেমন ওই গাছগুলি দুর্বল হয়ে গজিয়ে উঠছে, ওই রকম ভাবে আবে হায়াত পানি পাওয়ার পরে জাহান্নামীদের শরীর যেন গজিয়ে উঠছে নতুন করে। সুবহানাল্লাহ, এই দেখে আল্লাহ পাকের ফেরেশতাগণ চিনে নেবেন যে না, এদেরকে উঠাইতে হবে। ফায়ুখরিজুনাহু ওয়াকাদ উমতুহিশু, তাদেরকে উঠাবেন ফেরেশতাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। ইমতিহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাবে, ছাই কয়লার মতো হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর এক রকম পানি ঢালা হবে, সেই পানির নাম হচ্ছে ইয়াকালু লাহু মাউল হায়াত, যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত, মানে জীবনের পানি। আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, আবে হায়াত, শুনেছেন না? শোনেননি? আবে হায়াত, আব মানে পানি ফার্সি ভাষা, হ্যাঁ, আর হায়াত মানে হচ্ছে জীবন, জীবনের পানি, মানে এমন পানি আল্লাহ ঢালবেন, আল্লাহর ফেরেশতারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। ওই কপালটুকু আছে, সেজদার জায়গাটুকু আছে, এখন শরীর খুব সুন্দরে উঠেছে, অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো। আমাদের সে কাঠকে জ্বালান তো, মোটা কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ হয় না, তখন কয়লা হয়ে থাকে, হ্যাঁ, কয়লা হয়ে পড়ে আছে। তো এরকম হয়েছিল, এখন আপন রূপে আসছে, ফিরে আসছে আবে হায়াত পাওয়ার পরে। সুবহানাল্লাহ, এই আবে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের আবে হায়াত ঢালা হবে তাদের উপর। ফায়ামবতুন, তারা উদ্গত হবে, মানে তারা সঞ্জীবিত হবে, সতেজ হবে এখন। ফায়ামবতুন নাবাত আল হিকবাতে ফি হামিল ইসাইল, তারা গজিয়ে উঠবে। কেমন ভাবে গজিয়ে উঠবে ওই মানুষগুলি, জাহান্নামে জ্বলা মানুষগুলি? যেমন বলছে বন্যা, সাইল বলা হয় বন্যাকে, পুরাতন ভাষায় আরবি ভাষায় সাইল বলে বন্যাকে, আজকাল ফায়জান বলা হচ্ছে, ফায়জান। বন্যার স্রোত যে বয়ে গেছে, তখন কোন কোন জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে, সেখান দিয়ে স্রোতের সাথে পানি বয়ে গেছে, পানি যে বয়ে গেছে, পানি বয়ে যাওয়ার পর জায়গাগুলি যখন শুকিয়ে যায়, একটু কাদা কাদা হয়ে আছে আর শুকাতে যাচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শস্য বা দানা বা কোন বীজ এসে পড়েছে, হ্যাঁ, দুই পাশে লেগে গেছে বা ওই পানি চলে গেছে সাইডে, ওই বীজগুলো থেকে গেছে। তারপরে দু চার দিন পরে কি হয়, বীজ থেকে গাছ গজিয়ে উঠে, গাছ গজিয়ে উঠে, যেমন ওই গাছগুলি দুর্বল হয়ে গজিয়ে উঠছে, ওই রকম ভাবে আবে হায়াত পানি পাওয়ার পরে জাহান্নামীদের শরীর যেন গজিয়ে উঠছে নতুন করে। সুবহানাল্লাহ, ওয়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এখন আসছে ওই যে সর্বনিম্ন স্তরের ব্যক্তি, একজন ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে আছে, বড় অপরাধীদের চোখ বেঁধে দেওয়া হয়, জানেন কিনা আপনারা? জানেন, চোখ বেঁধে দেওয়া হয় আর হাতে পায়ে বেড়ি লাগানো আছে, তারপরে হ্যাঁ তাদেরকে যেদিকে মানুষজন আছে ওই দিকে করে রাখা হয় না, উল্টো করে রাখা, উল্টো করে রাখা হয়, যাতে দুনিয়ার কোনো কিছু দেখতে না পায়, কোথায় নিয়ে যাওয়া যাওয়া হইল, কোথা থেকে নিয়ে আসা হইল, কি করা হইল, কিছু না। তো এই ব্যক্তি, এই অপরাধী, সবচেয়ে বড় অপরাধী, এই উম্মতের সর্বনিম্ন স্তরের ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, খুন করেছে, জেনা করেছে, কিন্তু তাওহীদ ঠিক আছে, আগে বলেছি শুরুতে বলবেন না, মুশরিক নয়, কবর পূজারী নয়, মাজার পূজারী নয়। এই ব্যক্তি ওয়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, জাহান্নামের দিকে মুখ করে রাখা হয়েছে। ফায়াকুলু ইয়া রাব্বি, বলবে আল্লাহ আর পারছি না, জাহান্নাম দিয়ে মুখ করে থাকতে আর পারছি না, কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, এই জাহান্নামের তাপে আমি ধ্বংস হয়ে গেলাম, ও আহরাকানি যাকাউহা, আর এর শিখায় আমি জ্বলে সর্বনাশ হয়ে গেলাম, জ্বলে শেষ হয়ে গেলাম আমি। ফাসরিফ ওয়াজহানি আনিন্নার, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমার মুখটা জাহান্নামের দিক থেকে এই জান্নাতের দিকে ফিরিয়ে দাও, ব্যাস জান্নাতের দিকে ফিরিয়ে দাও। ফালায়াজ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহ আল্লাহ রব রব ডাকতে থাকবে, ফালায়াজ আলুয়াদু তোমাকে যদি এতটুকু দিয়ে দি তো তুমি এতে কিন্তু থামবে না, তারপরে তোমার লোভ বেড়ে যাবে, লোভ বেড়ে যাবে। কোন লোক খুব ভিড় ভাড় আছে, যদি একটু বসতে দেন একটু পরে শোয়ার চেষ্টা করবে, কিছু লোকের স্বভাব এরকম আছে, নিজে বসতে পান না, কোন জায়গায় দিলেন বসতে, তো একটু ভাই একটু সেটে সুটে বসেন না, ও তখন একেবারে এরকম বসবে। বিশেষ করে মোটা মানুষ হলে, আর যদি আপনি যদি পাতলা মানুষ হন তো আপনার জন্য বিপদ করে দিই, ওকে একটু জায়গা নামাজ পড়ার জন্য দিলে নামাজ নামাজ পড়ে বাবা এরকম করে যেমন কিছু লোকেরা এরকম আছে, ও চিন্তা করলো যে এহসান করলো তো এর একটু জানবা চাই, কমজোর মানুষ ওর যদি চাপ দিত কি করে থাকে লুটি। তো আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি এটা দিয়েই দিই, মানে তোমার মুখটা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দিই জাহান্নামের দিক থেকে, তো আনতা সালিনা গায়ে রাখো, এরপরে আবার চাইতে থাকবে তুমি। ফায়াকুল্লাহ ওয়া ইজ্জাতিকা, না না আর চাইব না, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার মর্যাদার কসম করে, তোমার ইজ্জতের কসম করে বলছি, শপথ করে বলছি, লা আসআলুকা গায়রাহ, এর বেশি আর কিছুই চাইব না। ফায়াসরিফ ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক বলবেন জাহান্নামের দিকে মুখটা আর জান্নাতের দিকে ফিরিয়ে দাও। সুম্মা ইয়াকুলু বাদা যালিকা, একটু পরেই কিছুক্ষণ হয়েছে, বলে ইয়া রাব্বে হে আল্লাহ হে রব কাররিবনি ইলা বাবিল জান্নাহ, জান্নাত দেখছি অনেক দূরে, অনেক দূরে জান্নাত, এই জান্নাতের তো খুশবু পাই না, আর জান্নাতের যে মনোরম বাতাস আর শান্তি সেই শান্তিও পাচ্ছি না, তো আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে করে দাও, জান্নাতে এখনো জান্নাত চাইনি, জান্নাতের দরজার একটু কাছে করে দাও, যাতে একটু ভালো হাওয়া বাতাসটা পেতে পাই, পেতে থাকি। ফায়াকুলু আলাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রাহ, আল্লাহ পাক বলবেন তুমি একটু আগে বললে না যে এর বেশি কিছু চাইব না, আল্লাহ শুধু মুখটা ফিরিয়ে দাও। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, হে আদম সন্তান তোমার দুর্ভোগ তোমার সর্বনাশ, তুমি কত গাদ্দার গো, মা আগদারাক, কত তুমি বিশ্বাসঘাতক, এখনই চুক্তি করলে ওয়াইজ্জাতে কত তোমার ইজ্জতের কসম আল্লাহ পাক, আর কিছু চাইব না আর কিছু চাইব না, কত গাদ্দার তুমি, মা আগদারাক, তাজ্জুবের সেগাইটাকে বলে যারা গ্রামার বুঝে তাদেরকে, মা আগদারাক। কিন্তু নিরাশ হবে না, যে একবার যখন মুখটা ফিরিয়ে দিয়েছে তারও কিছু পেতে পারি মনে হয়, রহমত হবে, ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ আমার রাগের উপর কি হয়েছে প্রাধান্য পেয়েছে, প্রাধান্য পেয়েছে, আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি, কিন্তু রহমতের আশা আমল করি করতে হবে, আর যখন বার্ধক্যে পৌঁছে যাবেন অসুস্থ হয়ে যাবেন তখন রহমতের বেশি বেশি আশা করতে হবে, অসুস্থ থাকবেন তখন রহমতের আশা বেশি করবেন, শেষ জীবনে রহমতের আশা করবেন, কিন্তু যৌবনকালে আল্লাহর রহমত অনেক আছে, সুতরাং পাফিলিম দেখি বদমাইশি করি হারাম খাই হারাম উপার্জন করি নামাজ পড়বো পরে, না তা চলবে না, আল্লাহর গজবের ভয় করতে হবে, আল্লাহর গজবের ভয় করতে হবে। তারপরে দোয়া করতে ফালাই আজাল, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতে আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে যদি জান্নাতের দরজার কাছে করেই দিই তো তারপরে আরো কিছু চাইতে শুরু করবে তুমি, কারণ তোমার স্বভাব বুঝতে পারছি, ফায়াকুলো সেই বলবে না আর চাইব না, ওয়া ইজ্জত থেকে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, শপথ করবে আর শপথ ভঙ্গ করবে, আল্লাহ এর ছাড়া আর কিছু চাইব না, ফাইউতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর সাথে বারবার করে প্রতিশ্রুতি করবে ওয়াদা করবে চুক্তি করবে আর চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ ইয়াসালাহু গায়রা, আল্লাহ আর কিছু চাইব না, আল্লাহ আল্লাহ আর চাইব না, আল্লাহ আল্লাহকে ধরবে একেবারে কায় মনে, আল্লাহ পাক তখন জান্নাতের দরজার কাছে করে দেবেন, ফেরেশতাদের বলবেন ঠিক আছে একে ধাক্কা দিয়ে জান্নাতের দরজায় গড়িয়ে দাও, পৌঁছে দাও একে জান্নাতের দরজার কাছে, ফাইজা রা মাফিহা, জান্নাতের দরজায় গিয়ে দেখতে পাচ্ছে, উফ, আমরা দেশে যখন এয়ার কন্ডিশন দেখিনি, এসি দেখিনি, প্রথম এক বিরাট হোটেল, আর হোটেলের গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার জীবনের কথা বলছি, গ্র্যান্ড হোটেল সম্ভবত নাম কলকাতার হোটেল, প্রথম গেছি ওই কালে, যেই কালে ওই মাদ্রাসার স্কুলের ছাত্ররা মিছিল টিছিলে যেত না ফিরিতে, ওই ফিরি যাওয়া, সে ছাত্র জীবনে হয়তো বয়স হয়তো ষোলো সতেরো এরকম ছিল, তখনকার কালের কথা বলছি, প্রথম গেছি, এসি শনি এসি, এসি না দেখেছি না, এসি ঠান্ডা কেমন লাগে তা পেয়েছি, তো দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রোড দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু হোটেলের ঠান্ডা বাতাস রোড পর্যন্ত আসছে, তখন এত ঠান্ডা কেন এখানে, আর রোডের উপরে এখানে কেন ঠান্ডা, এতক্ষণ খুব গরম লাগছিল গেমে, আর এখানে ঠান্ডা কেন, হোটেল হচ্ছে ফাইভ স্টার হোটেল, এখান থেকে ওই এসির বাতাস আসছে। তো আল্লাহ পাকের এই নিয়ামত, জান্নাতের নিয়ামত যখন দেখতে পাবে জান্নাতের দরজা থেকে, আর জান্নাতের দরজা মানে তো এর আগে বলা হয়েছে, প্রথম বক্তব্যে জান্নাতের দরজা সম্পর্কে বলেছি, হ্যাঁ, জান্নাতের দরজা মানে এই নয় যে দুনিয়ার কোন ফাটক, দুনিয়ার কোন রাজ প্যালেসের দরজা, আল্লাহু আকবার, জান্নাতের দরজা বিশাল দরজা। তো যখন দেখতে পাবে জান্নাতের নিয়ামতগুলিকে, তো কিছুক্ষণ তো চুপ থাকবে, কি করে বলবো এত তাড়াতাড়ি, লজ্জাও লাগে, সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুত, কিছুক্ষণ চুপ থাকবে, সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে রব্বি আদখিলনি জান্নাহ, আল্লাহ একটু জান্নাতে যদি দাখিল করে দিতে, বেশি না একটু, আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দাও, সুম্মা ইয়াকুলু, আল্লাহ পাক বলবে আওয়ালাইসা কাদ জামতা, তুমি কি বলনি, আল্লাহ তাসআলানি গায়রা, এরপর আর কিছু চাইবো না, আল্লাহ জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও, শুধু বাইরেই রাখো, বাস আর কিছু চাইবো না, বলনি, ওয়াইলাকা ইবনা আদম, আদম সন্তান তুমি তো খুব খারাপ মানুষ, মা আগদারাকা, কত বড় গাদ্দারি তোমার, ফায়াকুল ইয়া রাব্বি, তখন বলবি আল্লাহ, আল্লাহ তাজআলনি আশকা খালকিকা, তোমার সৃষ্টির একেবারে আমাকে নিকৃষ্ট বানিয়ে দিও না, এত হতভাগা করে দিও না আল্লাহ, যে জান্নাতের দরজায় পৌঁছে গেছি আর জান্নাত দেখতে পাবো না, জান্নাতের ভিতরে যেতে পাবো না, এত হতভাগা একবার বদবখত বানিয়ে দিও না, আশকা মানে বদবখত, শাকিউন ও সাঈদ, আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে হাশরের মাঠে বিচার দিবসে মানব জাতি দুই ভাগে ভাগ হবে, এত ধর্ম কর্ম থাকবে না তখন, আর এত দলও থাকবে না, না রাজনৈতিক দল থাকবে, না ধর্মে এত ফিরকা থাকবে, কিছু থাকবে না, আল্লাহ পাক বলছেন দুই ফিরকা হবে, থামিন হোম শাকিউন ও সাঈদ, এক দল হবে বদবখত শাকি হতভাগা বদনসিব, আর ও সাঈদ আর ভাগ্যবান হবে নেক বখত, যাদেরকে বলা হয় ফার্সি ভাষায় সৎ লোক হবে, যারা যারা ভাগ্যবান হবে জান্নাতি হবে, দুই ভাগ আল্লাহ পাক হাশরের মাঠে মানুষকে ভাগ করে দেবেন, জান্নাতি এবং জাহান্নামি, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি যারা সাঈদ ভাগ্যবান, এবং ফারিকুন ফিস সাঈর, একদল জাহান্নামে যারা হচ্ছে শাকি বদবখত বা বদনসিব হতভাগা। আল্লাহ আমাকে এত নিকৃষ্ট তোমার সৃষ্টি নিকৃষ্ট বানিয়ে দিও না আল্লাহ, যে আমি জান্নাত দেখেও জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তুমি সুযোগ দাও, ফালায়াজাল উদুয়া করতেই থাকবে আল্লাহর কাছে, কানতেই থাকবে আল্লাহর কাছে, ডাকতেই থাকবে আল্লাহকে, হাত তাইয়া ধাক, আল্লাহ পাক হেসে দিবেন, সুবহান আল্লাহ, আল্লাহ পাক হেসে দিবেন, আল্লাহর হাসা আল্লাহর মতো, এটিও আল্লাহর এমন গুণ যেভাবে না আল্লাহ হেসে দিবেন মানে আমাদের মতো, দেখেন আমরা হাসি যখন তখন আমাদের শরীর হালকা হয়ে যায়, অনেকে ব্যালেন্সলেস হয়ে যান, হাসার সময় কেন লুটিয়ে পড়ে, এত হাসা হেসেছে আর বসে থাকতে পারছেন না, দেখেছেন না, দেখেননি ছোট বাচ্চাদের হাসি দেখবেন, হাসতে হাসতে গোড় দিতে শুরু করেছে, তো মানুষ এত দুর্বল এত কমজোর জাতি যে হাসলে তার শরীর হালকা হয়ে যায়, হ্যাঁ, এমনকি বড় বড় বড় ব্যক্তিও, সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, খুব জ্ঞানীগুণী ব্যক্তি যদি বেশি হাসে অট্ট হাসি তাহলে তার আর ব্যালেন্স থাকে না তখন তার, এই জন্য নবী করিম সাল্লাম শুধুমাত্র প্রথম হাসি হাসতেন, মুচকি হাসি, দেহেক করতেন না, আওয়াজ করে হাসতেন না, অট্ট হাসি তো হাসতেনই না, এমনকি দেহেক যেটি ওই রকম হাসাও তেমন হাসতেন না, তার হাসি শুধু হইত মুচকি হাসি, তাবাসসুম। আল্লাহ পাক হেসে দে, ফায়দা যাহেকা মিনহু আজিনালাহু বিদখুল ফিহ, আল্লাহ হেসে গেছেন মানে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, দেবেন এখন জান্নাতে, অনুমতি দিবেন, ফেরেশতা বলে যাচ্ছে ঠিক আছে, একে জান্নাতে দাখিল করে দাও, সুবহানাল্লাহ, ফায়দা দাখালা ফিহা, জান্নাতে যখন দাখিল হয়ে যাবে, কিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তামান্না মিন কাজা, আচ্ছা তোমার এখন আশা আকাঙ্ক্ষা কি বলো, জান্নাতে এসেছো তো কি চাও তুমি, বড় বড় বাড়িতে যেখানে সব রকমের খানা পানি পাওয়া যায়, এইরকম বাড়িতে যদি আপনি কোনদিন মেহমান হন তাহলে বলে আচ্ছা কি খাবেন বলেন, যদি চা খান চা আছে, কফি খান কফি আছে, জুস খান জুস আছে, আর জুসের মধ্যে কোন জুস খান, ম্যাঙ্গো আম না আপনার অরেঞ্জ না কি আপেল সব আছে, কিন্তু গরিবের বাড়ি হইলে যেটা আছে সেটা দেবো, কোহে ফাঁসবে নাকি? ওই যদি বলে কি খাবেন আর বলে দেয় কফি, বাড়িতে নেই কফি, মুসিবতে পড়বে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তামান্না মিন কাজা, কি চাও বলো, তোমার আশা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করো, কি আশা আকাঙ্ক্ষা তোমার, ফায়াতাম মান্না, তখন তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আল্লাহ আমি চাই আবগা কাজা আবগা কাজা, আমি এই চাই উরিদু কাজা উরিদু কাজা, আল্লাহ এই চাই এই চাই, সুম্মা ইউকালুল্লাহ, হইলো তার যা ছিল আশা আকাঙ্ক্ষা হইলো, তারপরেও বলা হবে সুম্মা ইউকালুল্লাহ তামান্না মিন কাজা, আরো কিছু চাও, আল্লাহু আকবার, আল্লাহ কত গফুরুর রহিম, আল্লাহর রহমত কত প্রশস্ত। আমরা যদি কোন বদমাশ লোককে মাফও করে দিই, মাফ করে দেওয়ার পরে ওকে বাড়িতে দাও দিতে চাইব না, ঠিক না? আমাদের সংকীর্ণতা, কারোর সাথে রাগারাগি হয়েছে, শত্রুতা হয়েছে, মাফ করে দিলাম, কিন্তু ওকে আমার ভিটে মাটিতে চড়তে দেবো না, দূরেই থাকো, সামনে যেন না আসে, দূরেই থাক, দেখা সাক্ষাতে গেলে সালাম দোয়া ব্যাস, তাই না? আল্লাহু আকবার, কত সংকীর্ণ আমাদের মন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবে আরো চাও আরো চাও, ফায়াতামান্না আরো আকাঙ্ক্ষা করবে, হাত্তা তানকাতিয়া বিহিল আমানিও, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, আর কিছু নেই আল্লাহ, আর খুঁজেই পাচ্ছি না, কি চাইবো খুঁজেই পাচ্ছি না। ফায়াকুলুল্লাহু, আল্লাহ পাক বলবেন হাযা লাকা ওয়া মিসলুহু মাহু, এ তো দিলাম তুমি যা তামান্না করলে, যা আশা আকাঙ্ক্ষা করলে দিলাম, এবং এর মতো এর সমান আরো দিলাম তোমাকে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই দিবেন। তাহলে আবু হুরাইরা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, ওয়া যালিকা রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলান, এই ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, শেষখানে প্রবেশ করবে জান্নাতে, তারপরে জান্নাত ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোন জাহান্নামী জান্নাতে উঠে আসবেন না, এই হচ্ছে নিম্ন স্তরের জান্নাতি যে জাহান্নাম থেকে উঠে আসবে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, এই জাহান্নামী যারা মুমিন মুসলিম জাহান্নামী, ফাসেক অথবা বিদাতী জাহান্নামী যারা জান্নাতে উঠে আসবে, তাদের সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজ কওমুন মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এক দল মুসলিম জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কিভাবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআতে সুপারিশে, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাফাআত করবেন যে হে আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত, এরা নামাজি ছিল, এরা তৌহিদবাদী ছিল, এরা কবর পূজারি মুশরিক ছিল না, এরা কাফের ছিল না, এরা ঈমান ভঙ্গ করে নষ্ট করেনি, এরা ঈমানকে ঠিক রেখেছিল, কিন্তু এরা ছিল হয়তো ঘুষখোর, এরা ছিল বেঈমান, এরা পাপ করেছে, এরা খুন করেছে, এরা অন্যান্য পাপ করে জুয়া খেলেছে ইত্যাদি, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। এইভাবে সাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে থাকবে, এরা যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, ফায়াদ খলুনাল জান্না, জান্নাতে এরা প্রবেশ করবে, জান্নাতে এদের একটি স্পেশাল নাম হবে, সেই নামে তারা চিহ্নিত হবে, তাদেরকে চেনা যাবে, সেই নাম জানেন, নাম হচ্ছে জাহান্নামী নাম, ওদের নাম হবে ইউসাম্মাউনা আল জাহান্নামীন, ওদের নামকরণ হবে জাহান্নামী বলে, সুবহানাল্লাহ, নাম হবে জাহান্নামী। আচ্ছা জাহান্নামী যদি বলা হয় তাদের রাগ হবে না, রাগ হবে না, আর খুশি হবে, খুশি হবে, কারণ নিয়ামত স্মরণে আসবে আর ওই কষ্ট স্মরণে আসবে, যদিও জান্নাত পেয়ে কষ্ট ভুলে যাবে যে কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও খেয়াল আসবে যে এক যুগ ছিল যে জাহান্নামে জ্বলেছে, আর জাহান্নাম থেকে সে যখনই নাম শুনবে জাহান্নামী শোনো, তখন মনে হবে আল্লাহর নিয়ামত, উফ আল্লাহ কত রহমত করেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় অবদান সাফাত, যে নবীর সাফাত যদি না হইতো, আল্লাহর রহমত তার উপর না হইতো, তাহলে আমি জান্নাতে আসতে পারতাম না, আমার নাম জাহান্নামী, আমি জাহান্নামী ছিলাম, এজন্য খুশি হবে, দুঃখ হবে না। দুনিয়ার মতো নয় যে একটা লোক আসামি জেল খেটে এসেছে, আজ এই আসামি এই খুনি এই সন্ত্রাসী, আরে বাপ রে বাপ, মুশকিল করে দিবে না, হ্যাঁ তো তাদেরকে, হ্যাঁ এ বেনামাজি মুশকিল, ইউসাম মাউনাল জাহান্নামী, এদেরকে জাহান্নামী বলা হবে। আর একটি বিষয় বলবো আপনাদের সামনে, সময় আছে তো না, আল্লাহ পাকের দিদার, এই সম্পর্কে হাদিসের একটা অংশ শুনিয়েছি, আর একটি হাদিস আপনাদেরকে শোনাবো, তার আগে দুই একটি আয়াত শোনাই। আচ্ছা বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা অনেকে আকিদা ওয়াসিতে পড়েছেন এবং আকিদা ওয়াসিতে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সম্পর্কে আয়াত হাদিস পড়েছেন। কোরআনে কারিমের একটি আয়াত কে বলুন তো দেখি, যা দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের দিনে মুমিনরা আল্লাহ পাককে দেখবেন। কিছু চেহারা, কিছু মুখমন্ডল মানুষের হবে, ইয়াউমাইজিন মানে সেই দিন, কাল কিয়ামতে, জান্নাতে, নাজেরা মানে তরতাজা, সতেজ, সঞ্জীবিত, তরতাজা মানে তাদের আয়েশ, আরাম, ভোগ বিলাস, আরামে যা আছে তা ফুটে উঠবে তাদের চেহারা দেখলে, তাদের স্বাস্থ্য দেখলে। এবং তারা আগের নাজেরা হচ্ছে জদ দিয়ে, মনে রাখবেন, আর পরের নাজেরা হচ্ছে জদ দিয়ে নাজারা ইয়ানজুর মানে দেখা। এলা রব্বেহা নাজেরা, এবং তারা তাদের রবের দিকে কি করবে, তাকাবে, দেখবে, রবকে দেখবে তারা। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে রবকে মমিন বান্দারা যাদের চেহারা তরতাজা হবে, সঞ্জীবিত হবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তারা আল্লাহ পাককে দেখবে। দ্বিতীয় কোন আয়াত আল্লাহ পাক সূরা ইউনুসের আয়াত নম্বর 26 ইরশাদ করেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, এহসান করেছে, সৎকর্ম করেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এহসান করেছে, মানুষের সাথে এহসান করেছে, সদাচরণ করেছে। এহসানের দুইটি অর্থ, আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ পাকের হক যথাযথ আদায় করা, ইবাদত বন্দেগী সুন্দর করে আদায় করা, আর মানুষের ক্ষেত্রে যেমন আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনে এহসান, ওয়ালিদাইনের সাথে এহসান করেছে, তারপর আত্মীয় স্বজনদের সাথে এহসান করেছে, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ করেছে, গ্রামবাসীর সাথে সদাচরণ করেছে, মুসলিম ভাইদের সাথে সদাচরণ করেছে, মানুষ হিসেবে অমুসলিম হলেও তাদের সাথে সদ্ব্যবহার করেছে। আল্লাহপাক সদ্ব্যবহার করতে বলেছেন সবার সাথে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহপাক বলেছেন মানুষকে, এখানে আল্লাহ মুমিনকে মুসলিমকে বলেননি, মানুষকে তোমরা ভালো কথা বলো, কেমন আছেন, কেমন আছো, কি খবর, কোন কাফের প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, কি খবর, কেমন আছো, শুনেছিলাম তুমি অসুস্থ ছিল, ভালো হয়েছে তো, কোন অসুবিধা আছে নাকি, খুশি হয়ে যাবে, আরে আমার স্বজাতি আমাকে কোনদিন জিজ্ঞাসা করেন, আমার খোঁজ খবর নাই না, আর এই মুসলিম আমার খোঁজ নিচ্ছে, খুশি হবে, ইসলামের দিকে আকৃষ্ট হয়ে আসবে, এই চরিত্র দেখাতে হবে তাদেরকে, আল্লাহ পাক শিখিয়েছেন। অকুলুল নাসে হুসনা, তো আল্লাহ পাক বলছেন লিল্লাযিনা আহসানু আল হুসনা, যারা সৎকর্মশীল হবে, আল্লাহর হকের ক্ষেত্রে এহসান করবে, মানুষের অধিকারের ক্ষেত্রে এহসান করবে, তাদের জন্য হুসনা রয়েছে, হুসনা মানে জান্নাত, আল হুসনা আল জান্নাহ, মুফাসসিরিন ও তাফসীর করেছেন আল হুসনা জান্নাহ, আল্লাহ জান্নাত দিবেন, আর কি দিবেন, ওয়া জিয়াদা, আমি আগে শুরুতে বলেছিলাম কি দিবেন, ও আর ফাও দিবেন, জিয়াদা মানে অতিরিক্ত ফাও দিবেন, ওজন করে 5 কিলো বেগুন কিনলেন, তারপর 2টা বেগুন আরো উঠিয়ে দিল, খুব খুশি, লোকটা তো খুব ভালো রে, আবার আসবো এর কাছে কিনতে আসবো, ঠিক না, আলু কিনলেন ওই রকম, যে কোনো কিছু, হ্যাঁ যদি বেশি দেয় কোন বিক্রেতা কোন ব্যবসায়ী, তো ওর দোকানে বারবার আপনার আসতে ইচ্ছা হবে, আর ওই একটা ফাও পেয়েছেন সেই জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজিয়াদা, হুসনাও দেব, জান্নাতও দেব, ওয়াজিয়াদা দেব, সূরা ইউনুস। আর একটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, কে বলতে পারেন, অনেক হাফেজ এখানে আছেন কিন্তু শুধু হেফজ করে কাজ হচ্ছে না, তরজমাও বুঝতে হবে, তাই না, সূরা কাফ বলে দিচ্ছি, সূরা কাফ, হ্যাঁ, লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মজিদ, আল্লাহ পাক বলছেন লাহুম্মা ইয়াশাউনা, জান্নাতীদের জন্য জান্নাতে যা চাইবে তাই হবে, যা চাইবে তা পাবে, তাই হবে, আপনি যা চান, যা খেতে চান, যা পড়তে চান, হ্যাঁ যেরকম বাসস্থান চান, যেরকম আপনি উড়তে চান, যেরকম কাজ চান, চাষি চাষ করতে চান, ব্যবসায়ী ব্যবসা করতে চান, হ্যাঁ ছেলে মেয়ে চান, কি চান আপনি, আপনি পাইলট হতে চান, যে আল্লাহ জীবনে তো প্লেনে চড়তে পারিনি, আমি প্লেন নিজে উড়াবো, আল্লাহ তোরা লাহুম্মা ইয়াশাউনা ফিহা, যা চাইবেন তাই পাইবেন, আপনি আল্লাহ আমি পৃথিবীতে আমার ছেলে মেয়ে ছিল না, আল্লাহ আমি জান্নাতে ছেলে মেয়ে নেব, দুনিয়াতে বড় আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ ছেলে দিকে মেয়ে দিকে ছেলে মেয়ে হয়নি, আল্লাহ দেবেন, সব কথা হাদিসে রয়েছে, যা চাইবেন তাই পাবেন আপনি সেখানে, এবং আপনার স্ত্রীর গর্ভের কষ্ট হবে না, ইচ্ছা করবেন, আশা করবেন, আকাঙ্ক্ষা করবেন, গর্ভধারণ করবেন, আর সাথে সাথে প্রসব করবে, প্রসব বেদনা হবে না, আর সে নেফাসও হবে না, রক্ত হবে না, ময়লা আবর্জনাও থাকবে না, কিছুই থাকবে না, মাশা আল্লাহ। রেডিমেড রেডিমেড ছেলে মেয়ে, রেডিমেড ছেলে মেয়ে কি বললাম, লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। তো যা চাইবেন জান্নাত পেলেন, জান্নাতে যা চাইবেন তা পেলেন, ওয়ালাদাইনা। এবং আল্লাহ বলছেন আমাদের নিকট, মানে আমার নিকট। আল্লাহ পাক নিজেকে বহু বচন অনেক সময় ব্যক্ত করেছেন, অনেক বাংলা অনুবাদকরা ওই বহু বচনের তর্জমা বহু বচন করেছেন একটু হেফাজতের জন্য, আমার তর্জমা যেন শাব্দিক হয়, আর অনেকের জন্য সাধারণ মানুষের সংশয় হয়ে পড়েছে, আর আমার কেমন, নাহানু নাজ্জালনাল কোরআন, আমরা কোরআন নাজিল করেছি, আমরা আবার কি, তাই না? অনেকের এরকম সংশয় হয়, এই সংশয় দূর করে দিচ্ছে। আল্লাহ পাক কখনো নিজেকে এক বচন দিয়ে ব্যক্ত করেছেন, কখনো বহু বচন দিয়ে। আর যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়ার, তারা নিজেকে বহু বচন দিয়ে কথা বলে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্মান ইজ্জতের মালিক, সুতরাং তিনি নিজের ক্ষেত্রে বহু বচন জামার সেগা ব্যবহার করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নাহনু নাজ্জালনাহু, ইন্না নাহনু নাজ্জালনাহু, আনা বলেননি, আবার আনাও কোন জায়গায় বলছেন ইন্নানি আনাল্লাহ বলেছেন, এক বচনও বলেছেন, বহু বচনও বলেছেন। তো এখানে ওয়াল্লা দাইনা মাজিদ, আমি আল্লাহ আমার নিকট কি রয়েছে, মজিদ রয়েছে, ওখানে জিয়াদা আর এখানে মজিদ, একই ধাতু থেকে, মজিদ মানে ও ফাও, ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে, যা চাইবে চেয়ে নিলে তারপরে মজিদ দিব। মজিদ যে পঞ্চাশ গুণ, ওই নিম্ন স্তরের ব্যক্তির একটা পঞ্চাশ গুণ শুনলেন, আর তারপরে তারপরে যা শুনলেন, আর তারপরে ফাও আল্লাহ পাক দিবেন। ফাওটা কি হবে, এই ফাওটা হবে আল্লাহ পাকের দিদার। হ্যাঁ, ফাও হবে আল্লাহ পাকের মুলাকাত, সাক্ষাৎ, আল্লাহকে দেখা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইযা দাখাল আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে, কালা বলছেন বর্ণনাকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু আল্লাহু তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ পাক বলবেন, অর্থাৎ হাদিসে কুদসি রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক বলবেন, তুরিদুনা শাইআন আজিদুকুম, আর কিছু চাও, আর কিছু বেশি দেব কি, তুরিদুনা শাইআন আজিদুকুম, কিছু চাও তোমাদেরকে আরো অতিরিক্ত দেব কি, ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবেন, আলাম তোবাইয়িদ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাকে এত সুন্দর করেছো, আমাদের ভাগ্য এত সুন্দর করেছো, আলাম তুদখিলনাল জান্নাহ, আমাদেরকে কি জান্নাত দাওনি আল্লাহ, এত সুন্দর শরীর স্বাস্থ্য করেছো আল্লাহ, তুমি জান্নাত দিয়ে দিয়েছো, আর কি চাই, ওয়াতুনাজ্জিনা মিনান্নার, আল্লাহ তুমি কি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দাওনি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, আর কি চাই, দুনিয়াতেই চাইতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি দিয়ে দিয়েছো, পেয়ে গেছি। আল্লাহ বলবেন না, আরো কিছু আছে তোমাদের দেব। কালা ফায়াক শেফুল হিজাব, আল্লাহ পাক তার নূরের পর্দাকে উন্মুক্ত করবেন, খুলবেন, পর্দা খুলে দেবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা, এত জান্নাতে যে আল্লাহর নিয়ামত দেখেছে, এত হুর দেখেছে, এত গেলমান খাদেম দেখেছে, এত দাস দাসী দেখেছে, এত ভোগের বস্তু দেখেছে, দেখেছে, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে এত খুশি হবে যে এর চাইতে প্রিয় বস্তু আর কিছুই তারা এখন পর্যন্ত পায়নি। সুবহানাল্লাহ। ফামা উতু শাইআন, এর আগে কোন কিছু দেওয়া হয়নি, আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, আল্লাহর দিকে তাকানো আল্লাহর দিদার চাইতে বেশি প্রিয় বস্তু, আল্লাহর দিদার পেয়ে সমস্ত নিয়ামত ভুলে যাবে, আল্লাহ এত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহ পাক এত সুন্দর। সুম্মা তাআলা তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াত শুনাইলাম, তিনটি আয়াতের একটি আয়াত, আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে যেন এই হাদিসের সমর্থন পেশ করলেন কোরআন দিয়ে, যে যারা সৎকর্মশীল হবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন হুসনা, এবং জিয়াদা আর ফাও দিবেন অতিরিক্ত, অর্থাৎ জিয়াদা মানে হচ্ছে আল্লাহ পাকের দিদার। তো এই ছিল আজকের জান্নাত সম্পর্কে আলোচনা। জান্নাত সম্পর্কে আরো বিভিন্ন দিক আছে, মোটামুটি সংক্ষেপে বা মধ্যম আলোচনা বলা যেতে পারে, আমাদের এই চারটি আলোচনায় তিন ঘন্টা আর দুই ঘন্টা, পাঁচ ঘন্টা আলোচনা হয়েছে, পাঁচ ঘন্টায় জান্নাতের আলোচনা আছে। ডিভিডিতে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাইরা করে দেবেন, তাহলে একটা সিডিতে চলে আসবে, আপনারা পাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ পাক যেসব ভাইদের কাছে আমার কথা সরাসরি পৌঁছেনি তাদের কাছে আল্লাহ হক কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, দিনের কথা পৌঁছাবার আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যেন তার ওসিলা মাধ্যম তৈরি করে দেন, আল্লাহ পাক যেন হক মানুষকে গ্রহণ করার তৌফিক দান করেন, তার অনুসরণ করার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি বিষয় আছে, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার উপায়। তবে আজকে সময় যথেষ্ট হয়ে গেছে, কোন একদিন এটা একটা আলোচনা হবে যে জান্নাতে যাওয়ার উপায় কি। প্রশ্ন উত্তর দিতে হবে নাকি? জি জি জি জি জি। আল্লাহ জানে কি করবেন, এতটুকু যথেষ্ট যে তারা ওলামারা বলেছেন। সেজন্য আমি নিজে থেকে বলিনি, যেটা কথা যারা আল্লাহর আকারে বিশ্বাসী নয় তার আল্লাহকে দেখবে কি করে, কারণ বিশ্বাসী করেন আল্লাহর আকার আছে, নিরাকার বলে। এই কথাটি ওলামায়ে কেরাম মানে ইমাম রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য ওলামার আইমায়ে কেরাম আমরা উল্লেখ করেছেন, সেজন্য সে কথাটি উল্লেখ করলাম। বাকি মানুষের পরিণাম জান্নাত না জাহান্নাম এর মানে চূড়ান্ত যেটি সিদ্ধান্ত বলা যেতে পারে সেটি আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক ভালো জানেন। এবং আল্লাহ পাক যেন আমাদের রহম করেন, আল্লাহ আমাদের গুনাহখাতা মাফ করেন। অনেক মানুষ তো সারা জিন্দগি ভালো কাজ করে গেলে শেষ জামানে ভুল করে দিয়ে জাহান্নামে চলে যেতে পারে, হাদিস রয়েছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে তার দিকে ফিরিয়ে রাখেন, তার দিনের দিকে ফিরিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। অনেক মানুষ আছে নামাজি ছিল এমনকি দাঁড়িয়ে রেখেছে, তারপরে দাড়ি মুন্ডন করে নিয়েছে, আশ্চর্য কথা। আউযুবিল্লাহ, নামাজি ছিল বেনামাজি হয়ে গেছে, পরিণাম নিজের এত খারাপ করেছে। সুতরাং আমাদের অন্যের চিন্তা চাইতে আমাদের চিন্তা বেশি করা উচিত, যাতে বাকি জীবন যেটুকু আছে আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালাতে রাখেন, ইমানের অবস্থায় রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থায় রাখেন, শিরক বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। অনেক লোক হিদায়ত হয়েছেন এখানে, যার পরে পরিবেশের চাপে গিয়ে আবার বিদাতি হয়ে গেলেন, এক বড় মুসিবত। তো এইসব মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সকলের, আল্লাহ আমাদের ইমান আমলের আকীদা যেন হেফাজতে তৌফিক দান করেন, কোরআন সুন্নার প্রতি আমল করা যেন তৌফিক দান করেন, আল্লাহর সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসা স্থাপন করা যেন আল্লাহ তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বলছেন যে ঝুলন্ত তকদির বলতে কিছু আছে কি, চেষ্টা করলে পরিবর্তন করা যায়? ওলামায়ে কেরামরা তকদির কে দুই ভাগে ভাগ করেছেন এইভাবে যে ঝুলন্ত তকদির বলছেন, আর আমিও বিভিন্ন বক্তব্যে এটা বলেছি ওলামায়ে কেরামদের উক্তি বলে। তারা বলেছেন ওইসব হাদিসের আলোকে, যেসব হাদিস আছে যে মানুষ যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, মা খালার খেদমত করে, তাহলে কি হয়? হায়াত বৃদ্ধি হয়, বয়স বৃদ্ধি হয়। তারপরে এইরকমের আছে দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। এই হাদিসগুলি যে আছে তাহলে তকদির লিখা আছে, আবার পরিবর্তন কি করে হয়, এটি হচ্ছে সংশয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওলামারা বলেছেন যে তকদির দুই রকম, এক হচ্ছে আল্লাহর অকাট্য ফয়সালা, তকদির মুবরাম মানে অকাট্য ফয়সালা, আবরাম ইব্রাহিম মানে অকাট্য ফয়সালা কর, আম আবরামু আমরান কোরআনে কারীম আয়াত রয়েছে, ফাইন্না মুবরামুন, তারা কি অকাট্য ফয়সালা করেছে যে আমরা ইসলাম নিয়ে আসবো না? কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন তো তকদির মুবরাম মানে অকাট্য ফয়সালা, যে 70 বছর বয়সে অমুক ব্যক্তি মারা যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছর ইন্তেকাল করেছেন, অকাট্য ফয়সালা, আল্লাহ এর কমও করেননি বেশিও করেননি, আল্লাহ প্রত্যেকের এইরকম আল্লাহ সময় নির্ধারিত করেছেন। দোয়া দিয়ে কি পরিবর্তন হবে? এরকম আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরের ক্ষেত্রে আছে, আপনাকে আল্লাহ এলেম দান করবেন বা করবেন না, আপনাকে চাষি করবেন, অনেক মেহনত বাপ মা করেছে আপনি পড়েননি, মাদ্রাসা পাঠাবার অনেক চেষ্টা করা হয়েছে আপনি জাননি, আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরে মুবরাম ছিল, মেহনত করেও ফল হয়নি। আর কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো তকদিরে মুআল্লাক বলা হয়েছে মানে ঝুলন্ত, এটির অর্থ যে এই লোকটি যদি সৎকর্মশীল হয়, মাতা পিতার সেবা করে, যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক, খালা ফুপুর খোঁজ খবর নেই, বংশের গরিবদের বিদেশে এসে টাকা পয়সা হয়েছে তাদের যদি দেখাশোনা করে, এতিমের দেখাশোনা করে, তাহলে তাকে আমি সুখী করব, তার ছেলে মেয়েগুলিকে সৎ করব, তার আমি বয়স বৃদ্ধি করব, তার কাজে আমি বরকত দেব, এগুলিকে বলা যেতে পারে যে তাকদিরে মুআল্লাক। আর যদি ওই লোকটি না করে তাহলে ফেঁসে যাবে, তাহলে মুসিবতে পড়বে, অথবা বয়স কম হবে 10 বছর, হতে পারে এরকম তাকদির। আল্লাহ ভালো জানে এ সম্পর্কে। কিন্তু এই হাদিসগুলি যাতে আছে, তকদির পরিবর্তন হওয়া, বয়স বেড়ে যাওয়া মানে হয়তো আসলে বয়স বেড়ে যাবে, যে লোকটি যদি ভালো কাজ করে বা দোয়া করে খুব আল্লাহ পাকের কাছে, তাহলে আমি 10 বছর বেশি দিয়ে দেব, আর যদি না ওই রকম না চাই তাহলে 10 বছর কম, এটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে, ওলামার বলছেন না আসলে বয়স বাড়া কমা হবে না, ও 60 বছর তো 60 বছর, 70 লিখা আছে 70ই হবে, কিন্তু এই অল্প বয়সে বেশি বয়সের কাজ করতে পারবে, এটাই ঠিক। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মনে করেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা বয়স পেয়েছেন 60-70-80 করে বয়স পেয়েছেন, তাই না? কিন্তু তারা যে কাজগুলি করেছেন সেই কাজগুলি আমাদের মতো লোকেরা, আপনাদের মতো লোকেরা যদি 500 বছর বাঁচে তাও করতে পারবে না, পারবে? তাহলে এটি হচ্ছে বয়সে বরকত, রিজিকে বরকত। তারা যে দোয়া পাচ্ছেন, আপনি আমি হয়তো পাবো না, চিন্তা করেন যে আপনি আমি মরে গেলে কতটি লোক দোয়া করবেন, এক একজনের অবস্থা আলাদা আলাদা, কেউ আছেন হয়তো 10টা লোক দোয়া করবে না, কেউ আছেন হয়তো 100 লোক দোয়া করবে, কেউ এমন আছেন যে হয়তো মরার পরে 2-4-10 দিন বাস দোয়া করবে তারপর ভুলে যাবো, কেউ দোয়া করবে ওর জন্য? ওই আম দোয়া কবরস্থানে যে দোয়া হয় সেই দোয়াটা হয়তো পাবে, খাস করে কেউ যে দোয়া করতে যাবে একটা ভালো নামাজি ছেলে জন্মে যায়নি, তাহলে কি আর দোয়া করবে তার জন্য? কিন্তু এমন কিছু লোক আছে যে সৎ সন্তান আছে, তারপরে অনেক নেক ছাত্র আছে, মারা গেছে তবে হাজার হাজার ছাত্র আছে, তারা দোয়া করছে। তো এইরকমই বরকতের বিষয়টি, বয়স বৃদ্ধির বিষয়টি রয়েছে। যে সকালবেলা গাড়িতে চাপলেন, হয়তো আল্লাহ পাকের তকদিরে লেখা আছে যে লোকটি যদি দোয়া পড়ে তো অ্যাক্সিডেন্ট হবে না, ঠিকই দোয়া পড়েননি, দোয়া পড়লে অ্যাক্সিডেন্ট হবে, দোয়া পড়েনি অধ্যায় করে দিলেন অ্যাক্সিডেন্ট করে, হতে পারে। আর এরকম অনেক সময় দেখা গেছে দোয়া বাস্তব অভিজ্ঞতায় দোয়া পড়তে ভুলে গেছেন, ওই দিনই অ্যাক্সিডেন্ট হয়েছে, হতে পারে। সকালবেলার জিকির আজকার করেননি, সকালবেলা আজকার উৎসাহ, সকালবেলার জিকির আজকারগুলি যে রয়েছে, দোয়াগুলি রয়েছে, ওগুলি পড়েননি, আর দিনে একটা কোন বিপদ চলেছে, রাত্রে শোয়ার সময় দোয়াগুলি পড়েননি, আর সেই দিনে আপনি রাত্রে অসুস্থ হয়ে পড়েছেন, হতে পারে এরকম। সুতরাং যেগুলি শরীয়তে আদেশ রয়েছে, সেই সন্নত মুস্তাহাবি হোক, এই দোয়াগুলি সকাল সন্ধ্যার হোক বা ঘুমাবার সময় হোক, এগুলি আমল করলে জীবনে বরকত রয়েছে, বিপদ আপদ মুক্ত থাকবেন। যে ভাই বলছেন যে কিছু লোক বলেন যে আমাদের ইমান ঠিক আছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরাও কথা? নামাজ 5 ওয়াক্ত না পড়লে মুসলিম নয়, এটি হচ্ছে সঠিক কথা। আর আপনি যদি জান্নাতে যেতে চান, প্রথম প্রমাণ হচ্ছে আপনার নামাজ। নবী সাল্লাল্লাহু বলছেন নামাজ হচ্ছে হুজ্জত, মানে প্রমাণ। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তার কাছে ওয়ালা হুজ্জত আলা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত হলে তার কাছে কোন প্রমাণ নেই। আর আজকে হাদিস শুনলেন, হ্যাঁ, যে জাহান্নাম থেকে উঠাবার সময়েও দেখা হবে যে কপালে দাগ আছে কিনা, নামাজ পড়েছে কিনা, তাহলে জান্নাতে যাওয়ার সময় দেখা হবে না, জাহান্নামই গেলেন না জান্নাত পাবেন তো? এমনি নামাজি ছাড়া বেনামাজি আধা নামাজি কখনো না। সুতরাং আধা নামাজি হবেন না, নিম নামাজি হবেন না, ফুল নামাজি হবেন আল্লাহর ওয়াস্তে। কেউ যদি অজ্ঞতাবশত শিরিক করে বসে তাদের জন্য যদি বেঁচে থাকে তাহলে ফেরার রাস্তা খোলা আছে, ফিরে আসো, তবে আল শিরিক, আর শিরিক করবো না, আল্লাহ তাবিজ করবো না, আর মাজারে যাবো না, আর খাসি জবাই করবো না, মাজারে গিয়ে শিরিক করবো না, এখনো সময় আছে। আর যদি এই অবস্থায় মরে গিয়ে অজ্ঞতা বসত তাহলে মুশরিক হয়ে মরেছে, বড় শিরিক করে যদি মরে তো আল্লাহ মাফ করবেন না। কবরে সিজদা করে মরেছে, কবরে সন্তান চেয়েছে, কবরে গিয়ে খাসি মোরগ জবাই করেছে, আর তারপরে মরেছে, মরে গেছে অবস্থায় ওই আকিদা নিয়ে, তাহলে বড় মুশরিক হয়ে মারা গেছে। যেমন মক্কার নবী সাল্লামের বংশধর মারা গেছে মুশরিক অবস্থায়, তাদের কোন খাতা মাফ হবে না, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে ওই অবস্থায়। অজ্ঞতা এই ক্ষেত্রে ওজর নয়, কারণ দীন ইসলাম পৌঁছে গেছে, বাংলাদেশের এমন কোন থানা ডিস্ট্রিক্ট নেই যেখানে তৌহিদের কথা শোনেনি, শিরিক কি জানে না, অবশ্যই শুনেছে কিন্তু অস্বীকার করেছে। সৌদি আরবে চাকরি করতে আসলো বা কমপক্ষে খবর পাচ্ছে, আজকাল প্রচার, আজকাল তো আরো স্পষ্ট প্রচার মাধ্যমে, সৌদি আরবে একটিও মাজার নেই, বা ভারতে কেন এত মাজার, পাকিস্তানে কেন এত মাজার, বাংলাদেশে কেন এত মাজার, আর এই মাজারে কেন এত ভিড় ভাড়, মসজিদ খালি পড়ে আছে, বিরান হয়ে যাচ্ছে, আর মাজারে কেন এত ভিড় ভাড়, এত কেন ওরুস, বুঝে আসে না? কমন সেন্স দিয়ে বুঝতে পারবে ইসলাম যদি বোঝার চেষ্টা করে। তাহলে তারপর এই হুজ্জত না যে আল্লাহ আমি তো জানতাম না, আমি না বুঝি তো আমি কবর সিজদা করেছি, আমি সন্তান চাইছি না, আল্লাহ পাক এই ওজোর কবুল করবেন না। যেমন মক্কার মুশরিকদের পুতুল পূজার ওজোর কবুল করবেন না, যে আমাদের কাছে তো নবী আসেনি, আর নবী আসার আগে তো আমরা মরে গেছিলাম, আল্লাহ করবেন না, কারণ তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অবশিষ্ট এলম ছিল, জ্ঞান ছিল, কিন্তু তারা উপেক্ষা করে ছেড়ে দিয়ে পুতুল পূজা শুরু করেছিল। ভারত বাংলাদেশ পাকিস্তানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিন মজুদ আছে, কিন্তু তারা উপেক্ষা করছে। পাশের গ্রামে সহি নামাজ পড়া হচ্ছে, শিরক বিদাত করতে যায় না, ওরা মাজারে যায় না, আর এরা মাজারে যাচ্ছে, বেরেলি কবর পূজা করে বেড়াচ্ছে, বিদাত করে বেড়াচ্ছে। সুতরাং এই ওজর চলবে না যে আমি জাহেল মূর্খ ছিলাম, জানতাম না, সেই জন্য মাজারে সিজদা করে মরেছি, আল্লাহ তুমি মাফ করো না, মাফ হবে না। মাওলানা মানে আমার মালিক, আল্লাহ পাক বড় মালিক, সুতরাং আল্লাহ পাক কি মাওলানা বলা উচিত? তবে আমাদের দেশে মাওলানা আলেমদেরকে বলা অভ্যাস আছে, এটি অপছন্দনীয়, কমপক্ষে হারাম না যায় এতদূর ফতোয়া না দিলেও অপছন্দনীয় না বলাই উচিত। সেজন্য আমরা এগুলি পরিবর্তন করে দিয়েছি। এক যুগ ছিল আমাদেরকেও দেশে লোকেরা তাই বলার চেষ্টা করত, লিখত, এগুলি উঠিয়ে দেন। তবে হারাম বলা যাবে না, কারণ মাওলার কয়েকটি অর্থ আছে। একটা হচ্ছে মহান মাওলা, আন্ত মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ পাক মাওলান, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তিনি আসল মাওলা। যেমন আল্লাহ রহিম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম বলা হয়েছে। তারপরে আপনার পিতা দয়ালু, আপনার মা দয়ালু, তাদেরকে বলছেন আমার আব্বা রহিম, দয়ালু বলা যাবে আর রহিম বলা যাবে না? তো সেই রকমই যদি মাওলা, মাওলা এমনকি আরবি ভাষায় যখন দাস প্রথা ছিল, তখন যে দাস আজাদ করে, মুক্ত করে গোলামকে, তাকে কি বলা হয়? মাওলা বলা হয়। মাওলা মানে মনিব, যে দাস মুক্ত করলো, আজাদ করলো। সুতরাং মানুষের ক্ষেত্রে মাওলা শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আলেম ওলামাদেরকে মাওলা না বলা, এটি ভারতীয় পরিভাষা, ভারত বাংলাদেশ পাকিস্তানের পরিভাষা, এটি কোন শরীয়তের পরিভাষা নয় আর আরবদের পরিভাষাও নয়। সুতরাং এটি ছেড়ে দেন। আরবদের পরিভাষা শেখ, ফজিলতুল শেখ, শেখ অথবা ওর চাইতে বেশি একটু বাড়াবেন আর ফজিলতুল শেখ, সামাহাতুল শেখ, এইগুলি বিভিন্ন স্তরের তাদের ই আছে, তো এইগুলি ব্যবহার করেন আমার মনে হয় ভালো। তাবলিগ করতে হবে, আগামী সপ্তাহে উত্তর দেব ইনশাআল্লাহ। কেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ করতে হবে, এর উত্তর আগামী সপ্তাহে দেব, কারণ আজকে সময় নেই, আগামী সপ্তাহে বিস্তারিত উত্তর পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস নিষ্কাতে আছে যে আবু দাউদ শরীফে রাফেল আয়াদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে ছেড়ে দিয়েছেন, তাহলে রাফেল আয়াদান না করলে গুনাহ? প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস আছে আব্দুল্লাহ মাসউদ থেকে আবু দাউদে মিশকাতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেদান করেননি। জি, এই হাদিসটি আবু দাউদে আছে, আর আবু দাউদ যেই ব্যক্তি প্রশ্ন করেছেন উনি আমার সাথে দেখা করে আসবেন, দেখাই দেব খুলে, কারণ এখন আবু দাউদ এখানে নেই, লাইব্রেরিতে আছে। আবু দাউদে ইমাম আবু দাউদ হাদিসটা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাম ইয়াসহ, এই হাদিসটি সহি নয়, ওয়ালাম লাম মানে না, আর ইয়াসহ মানে সহি নয়, বুঝলেন? ওয়ালাম ইয়াসহ হাদিসটি সহি শুদ্ধ না, যঈফ হাদিস। এক, আর এই একটি হাদিসের পাশে শত শত হাদিস আছে রফুলিয়াদের, দুই হাত উঠিয়ে নামাজ পড়া শত শত হাদিস আছে। সুতরাং হইচই করেন না, ওদেরকে খাবার দিতে দেন, আপনার কথা শুনে। সুতরাং হাত, দুই হাত উঠিয়ে নামাজে প্রথম খানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, এইসব জায়গায় রফল এদেন করে নামাজ পড়াই হচ্ছে সুন্নত। সুবিধাবাদী মুসলমান ওই জয়ীফটাই নেবেন আর সহিটাই নেবেন না, কেমন মুসলিম আপনি? আমি নামাজ রোজা অন্যান্য ইবাদত করি, কিন্তু আত্মীয় সমাজের সাথে ভালো আচরণ করতে পারি না, তাতে আমার ইবাদত আল্লাহ কবুল। এক ভাই জিজ্ঞাসা করেছেন আমি নামাজ রোজা করি কিন্তু আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না, না এটি আপনার উচিত না। আপনি ভালো নামাজি হইলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, কিন্তু যথাসাধ্য আপনি চেষ্টা করবেন ভালো সম্পর্ক রাখার, জরুরি না যে অর্থ দিতে হবে, গরিব মানুষ আপনি নিজে অর্থ দিতে পারেন না, কিন্তু কথা দিয়ে ভাবে কালে মতেন তাই মানুষ বলছেন ভালো কথা বলে। হ্যাঁ, রফুল এদেন মানে দুই হাত উঠিয়ে নামাজ পড়া, নামাজে শুরুতে দুই হাত উঠিয়ে তকবীর দেবেন আর রুকুতে যাবেন আল্লাহু আকবার হাত উঠাবেন আবার কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, আর তারপরে রুকু থেকে উঠলেন তখন করবেন, আর দুই রাকাত পড়ে যখন আত্তাহিয়াত পড়ে আবার উঠবেন চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজে, তখন আবার উঠে বলবেন আল্লাহু আকবার রফেল এদের করবেন। এই চারটি জায়গায় রফেল এদেন আছে, যে দুই হাত উঠানো, খানা পানি শুরু হয়ে গেছে, বাকি প্রশ্ন থেকে গেল, আপনাদের খাবার দাওয়া শুরু হয়ে গেছে, সময় শেষ হতে যাচ্ছে, আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়া হবে বাকিগুলি ইনশাআল্লাহ। আমাদের কোন ভাই মৌখিক জিজ্ঞাসা করতে চেয়েছিলেন? মায়ের জমি দিয়ে হজ করা এই জন্য বলে দেশের লোকেরা, যে যেটা জমি তার আছে, মানে তিনি যেটা প্রত্যেক সম্পত্তি পেয়েছেন সেটা হালাল তার জন্য। আপনাদের রিজিক যদি চাকরি হালাল টাকা হয় তাহলে কোনো দোষ নেই, এক কথায় হারাম পয়সা দিয়ে যাতে হজ না করানো হয়, এটি হচ্ছে উদ্দেশ্য। জমি বিক্রি করা জরুরি না, কেন জমি বিক্রি করবেন, জাহেলদের কথা। কিন্তু এই জন্য বলা হয়েছে যে যাতে হালাল পয়সা দিয়ে হয়, আর যেটা উনি বাবার কাছ থেকে পেয়েছেন সেটা হালাল। বাবা কোথা থেকে জমি পেয়েছেন ওটা দেখা দেখি নাই, কিন্তু উনি যেহেতু মানে বংশসূত্রে পেয়েছেন ওরা সাথে, সেজন্য তার জন্য হালাল। আপনি যদি আপনার চাকরি থেকে ইনকাম হালাল রুজি বা হালাল ব্যবসা করে দেন তাহলে সেটা হালাল। এমনকি আপনি যদি হারাম লুকিয়ে কোন হারাম করেন, আপনার মা তো জানেন না যে হারাম দিচ্ছেন, সেটা ওর জন্য হালাল, এটাও মনে রাখবেন। ও সরাসরি হারাম খাচ্ছেন আর জানছেও না যে আপনি হারাম দিচ্ছেন। যেই টাকা দিয়ে আপনি হজ করাবেন সেটা মায়ের জন্য হালাল। যেমন এখানে খাবার দেওয়া হচ্ছে আপনার জন্য হালাল, উনি খাবার চুরি করে আসলো হোটেল থেকে না পয়সা দিয়ে আসলো, বুঝা গেছে, ওটা দেখা দেখি না, আপনার হালাল আপনার জন্য। বেনামাজির জন্য ওল্লাহে যারা বলছেন কাফের তার দোয়া করতে নিষেধ করছেন, কিন্তু তারপরেও আমাদের সমাজের লোকেরা বেনামাজিকে যেহেতু সহি মাসলা জানে না এবং বেশ কিছু আলমাদের ইখতিলাফ রয়েছে, সুতরাং বেনামাজিও যদি হয় আর আত্মীয় হয় বা তার কিছু ইসলামের খেদমত আছে, হয়তো মুসলিমদের সেবা টেবা করেছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি মাফ করে দাও। মোনাফেকের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ বলছেন 70 বার করে দোয়া করলে আমি মাফ করব না। তো যদি দোয়া করেন আল্লাহর ফয়সালা থাকে জানা বেনামাজিকে মাফ করবো না, তাহলে আমার দোয়া আপনার দোয়া কিছু দোয়াতে কাজ হবে না। কিন্তু দোয়া করেন আল্লাহ তুমি মাফ, তোমার দরবারে যদি মাফের যোগ্য আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমার যোগ্য আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কারণ হইতে পারে আল্লাহর রহমত হইতে পারে, মাসলা ইখতিলাফি রয়েছে। আমাদের এক ভাই গিয়াসউদ্দিন ভাই এখানে 91 থাকেন, আগে আসতেন নিয়মিত, এখন হয়তো আসতে পারেন, ওনার মা মারা গেছে আজকে, টেলিফোন করেছিলেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে তার মাকে, আল্লাহ যেন কবর আজাব দূর করে দেয়, আল্লাহ পাক যেন আখেরাত সুখী করেন, আল্লাহ পাক যেন তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সান্ত্বনা দান করেন। বেনামাজি বেঁচে আছে, মারা গেছে, বললাম তো মারা গেছে, দোয়া করেন আল্লাহ তুমি যদি তোমার ক্ষমা থাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো মাফ করে দাও, হইতে পারে আল্লাহ মাফ করতে পারে, দোয়া করবেন। তারা অজ্ঞ জানতেন না, ওরা আমাদের দেশের লোকেরা তাস খেলাকে অপরাধ মনে করে কিন্তু নামাজ ছাড়াকে অপরাধ মনে করে, ঠিক না? অথচ তাস খেলা যদি জুয়ার সাথে না হয় তো শুধু সময় নষ্ট করে, এর বেশি কিছু না। তাস খেলাকে আমাদের দেশে চরম বড় অপরাধ মনে করে, কিন্তু বেনামাজি উঠানে বসে গান শুনছে বাজনা শুনছে আর ওইদিকে নামাজিরে নামাজ পড়ে আছে, রাস্তায় বসে আছে, কিছুই বলার মতো ক্ষমতা নেই আর বলছেও না। ছেলে নাতি আত্মীয় স্বজন বংশ মুরব্বী মুসল্লি একাই নামাজ পড়ে আসছে, ওরা বসে আছে রাস্তার উপরে। তাস খেলা বড় অপরাধ কিন্তু নামাজ ছাড়া বড় অপরাধ নয়, অথচ নামাজ ছাড়া শিরকের মতো বড় অপরাধ, খুনের চাইতে বড় অপরাধ, জেনার চাইতে বড় অপরাধ, জুয়া খেলার চাইতে বড় অপরাধ, হারাম খাওয়ার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া। কিন্তু আমাদের মুসলিম সমাজ জানে না, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের জাহেল মানুষরা জানে না যে নামাজ ছাড়লে কত বড় পাপ হয়। জি।